বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিত শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুত বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যো চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যত কৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবস্য চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যই নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরী পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্বরণ ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদুহম তীর্থাস্পদম শিব বিরিঞ্চিন্তম শরণ্যম ভীতাত্তিহম পুনতপালভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তোরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্ট অর্জ বচসা জদগাধিরঞ্জম মায়ামিগ দৈতপসিতম বোধাবোধ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ স্বদর্শী পূর্ণানুরাগরস সাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিব সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে প্রণম আজান লম্বিত ভজো কনকাবুদাত সংকীর্তনেক পিতর কমলায়তাক্ষ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরবন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষি তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসি পুরপতি ভজবীশনাথম বাগীষযস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। প্রণমসি গুরুং ভূয়ো শ্রীকৃষ্ণং করুণার্ণবম লোকনাথম জগৎচক্ষুঃ শ্রীশুকম তমুপাশ্রয়ে। প্রণমসি গুরুং ভূয়ো শ্রীকৃষ্ণং করুণার্ণবম লোকনাথম জগৎচক্ষুঃ শ্রীশুকম তমুপাশ্রয়ে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ দীক্ষা মন্ত্রদাতা, সম্বন্ধ জ্ঞান দাতা, গুরুপাদ পদ্মের সঙ্গে অভিদেহ জ্ঞান দাতা, গুরুপাদ পদ্ম এবং প্রয়োজন প্রাপ্তির জন্য যিনি রয়েছেন প্রাপ্তি করিয়ে দেওয়ার, অভিধেয় তত্ত্বের পর সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব, এই গুরুতত্ত্বকে অভিন্ন রূপে দর্শন করা উচিত। সম্বন্ধজ্ঞাতা সম্বন্ধ জ্ঞানদাতা গুরুপাদ পদ্মের সঙ্গে অভিধেয় ভজন উপদেষ্টা গুরুপাদ পদ্মের পার্থক্য উপলব্ধি করলে কখনোই গুরুতত্ত্বের সম্যক অনুভব হয় না, এতে সিদ্ধিলাভও হয় না। সম্বন্ধ জ্ঞানদাতা অর্থাৎ দীক্ষা জ্ঞানদাতা গুরুপাদ পদ্মের সঙ্গে অভিধেয় অর্থাৎ ভজনের উপদেষ্টা গুরুপাদ পদ্ম অভিন্ন দর্শন করতে নাই। সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব এই তিনটাই হল নিখিল শাস্ত্র সৎশাস্ত্রের মূল গোপনীয় বিষয়। সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন তত্ত্ব এই তিনটে তত্ত্বই হল ভজন রাজ্যের মূল গোপনীয় কথা। সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন তত্ত্বের উপলব্ধি না করলে ভজন রাজ্যের কোনো রকম কোনো অগ্রগতির কোনো সম্ভাবনা থাকে না। আমরা আজ আলোচনা প্রসঙ্গে প্রাতকালীন অধিবেশনে শিল পরীক্ষিত মহারাজের কোনো গুরুকরণ হয়েছিল কি না এ ধরনের সংশয়ের সমাধানের চেষ্টা করছিলাম, যেখানে শ্রী পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলা হয়েছে তিনি গর্ভেতে থাকাকালীন অবস্থায় ভগবানের দর্শন করেছিলেন, যার নাম বিষ্ণুরা। যিনি গর্ভেতে থাকাকালীন অবস্থায় ভগবানের দর্শন প্রাপ্ত হয়েছিলেন, যাকে ভাগবতে চার পাঁচ জায়গায় পুনঃপুন বলা হয়েছে এসো মহাভাগবতঃ, ইনি মহাভাগবত। মহাভাগবতের লক্ষণ আদি বিচার করলে দেখা যায় পরীক্ষিত মহারাজ কোনো সাধারণ ব্যক্তি নয়। অনেকেই এরকম ধরনের অত্যন্ত অজ্ঞানমূলক প্রশ্ন করেন। তারা বলেন সনাতন গোস্বাঁইপাদকে কে বেশ দিয়েছিল, এই সব প্রশ্নের উত্তর তারা যদি এই জড়বদ্ধ অবস্থায় পেতে চান তাহলে প্রতি পদে পদে ধাক্কা খেয়ে তারা ধাক্কা খাবেন, কারণ তাদের অজ্ঞান তাদের সংশয় তাদেরকে অধঃপতিত করবে। বারাণসীতে যখন শ্রীমন মহাপ্রভু উপস্থিত ছিলেন, আদর করে তাকে সমস্ত কিছু বললেন, সংস্কার তাদের অপেক্ষা থাকে না, যারা নিত্য জগতে তাদের সংস্কারের কোনো অপেক্ষা থাকে না। যেমন সুখদেব গোস্বামীর সম্বন্ধে আপনারা পাঠ করার সঙ্গে সঙ্গে পড়েছেন, হ্যাঁ, সংস্কার ছাড়াই তিনি চলে গেছিলেন প্রবজ্ঞা গ্রহণ করে। জং ব্রবয়ন্ন মন পেতম অপেত কৃত্যম দৈপায়ন বিরহ কাতরবাজুহাব পুত্রেতে তন্ময়তয়া তরবোভিনেদুম তং সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। সেখানে কি বলছেন, যে জাত সংস্কারের যে অপেক্ষা সেটা পর্যন্ত তিনি রাখেননি, তিনি চলে গেছেন। যেখানে সনাতন গোসাই, রূপ গোসাই এইসব মহাজনগণ রয়েছেন নিত্য জগতে, তাদের সম্বন্ধে এ ধরনের প্রশ্নের কোনো যে স্থান থাকতে পারে না, তথাপি লোকে করেন। মহাপ্রভু স্বর্ণে রয়েছেন, চন্দ্রশেখরের কাছ থেকে তিনি একটা কাপড় চাইলেন, নতুন কাপড় দিলেন, তিনি বললেন নতুন কাপড় নেব না, পুরনো যদি একটা দাও তাহলে নিতে পারি। সেই কাপড় নিয়ে তিনি খণ্ড খণ্ড করলেন, একটা কৌপিন বানালেন, একটা বহির্বাস, একটা উত্তরী। এখন কোনো মূর্খ ব্যক্তির হৃদয়তে যদি এই প্রশ্ন আসে তাকে বেশ কে দিল, যেখানে সাক্ষাৎ ভগবান রয়েছেন অনুদন করছেন সম্মুখে। অর্থাৎ আমাদের গুরুবর্গ জানিয়েছেন তাদের হচ্ছে সহজ পরমাংশ, যাদের সহজ পরমাংশ ধর্ম হৃদয়তে বিদ্যমান রয়েছে তাদের বাইরের তর্ক বিতর্কে, বাইরের তর্ক বিতর্কে কিছু হয় না। পরীক্ষিত মহারাজের সম্বন্ধে এ প্রশ্ন আসতে পারে, পরীক্ষিত মহারাজ দীক্ষা হয়েছিল কি না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানাচ্ছেন, দীক্ষা মানে আপনারা কি বোঝেন, আপনারা দীক্ষা মানে কি বুঝে ফেললেন, কাকে বলে দীক্ষা। অনেক ব্যক্তি বলছেন আমার দীক্ষা হয়েছে, কুড়ি বছর হয়ে গেছে। প্রভুপাদ বলছেন তোমার কিছুই হয়নি, তোমার কিছুই হয়নি, তুমি গুরু, তুমি বলছো তোমার দীক্ষা হয়েছে, বাস্তবিক পক্ষে দীক্ষা হয়েছে, অথচ দিব্যজ্ঞানের বংশমাত্র নেই, কাণ্ডজ্ঞানও হয়নি, দিব্যজ্ঞান তো দূরের কথা, কী করে তোমার দীক্ষা হল। দীক্ষা বাস্তবিক ক্রিয়াবতী হলে তার দিব্যজ্ঞান অবশ্যই জাগরুক হবে। কেন, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, এগুলো সব প্রসিডিওর হবেই হবে। প্রভুপাদ বলছেন, যারা বলছেন পরীক্ষিত মহারাজের দীক্ষা কখন হলো, প্রভুপাদ বলছেন দীক্ষা মানে আপনি কি বোঝেন, দীক্ষা কথাটার মানে কি। বাস্তবিক পক্ষে দীক্ষা কথার মানে হলো সম্বন্ধ এবং অবিধীয় এবং প্রয়োজন জ্ঞানে সম্যক প্রাপ্তি। সম্বন্ধ অবিধীয় এবং প্রয়োজন জ্ঞান যখন আমার হৃদয়তে বিশেষভাবে সম্বন্ধ জ্ঞান জাগরুক হলে তার অবিধীয় এমনি আসবে। সম্বন্ধ জ্ঞান জাগরুক হলে অবিধীয় স্বাভাবিকভাবেই তা শুরু হয়ে যাবে। যেমন একটা জড়জগতের উদাহরণ দেওয়া যায়, এক কন্যার বিবাহ হলো, বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মনিবেদন যেটা আপনাদের বিচারে আছে, আমি অপ্রাকৃত শাস্ত্রের বিচার বলছি না, এই ক্ষেত্রে আত্মনিবেদন করলো, করার পরে তারপর তার স্বামী সেবা শুরু হলো, স্বামীর না হয়ে স্বামী সেবা হয় না। ঠিক সেরকম যতক্ষণ পর্যন্ত বিবাহ কর্ম হয়নি, বিবাহ হয় নাই, ততক্ষণ পর্যন্ত তার সম্বন্ধ জ্ঞানের পুষ্টি লাভ হয় না। বিবাহের সঙ্গে সঙ্গে তার সম্বন্ধ জ্ঞানের পুষ্টি হলো এবং সে কি কর্ম কি করতে হবে, কর্তব্য কর্ম তার হৃদয়তে জাগরুক হল। তারপর যখন সন্তান আবির্ভাব হলো, জন্ম হলো, তখন সন্তানকে কি কি করতে হবে, কখন কখন, সবই নিজে নিজেই করে, কোনো কিছু বলতে হয় না। কিন্তু একটা চাকর যদি বাড়িতে থাকে, তাকে যদি বলা হয় এই এই কর্ম এই সময় করতে হবে, তাতেও তার ভুল হতে পারে, কেন তার তো এটা নিজের জায়গায় নয়, রয়েছে জোর করে, সেখানে তাদের ছেলেপেলে মারা গেলে সেও একটু কাঁদে, না কাঁদলে খারাপ লাগে। বাস্তবিক পক্ষে তোর জ্ঞান আছে, গ্রামে যে ছেলেটা আছে ওটা আমার ছেলে, এখানে যেটা মালিকের ছেলে, মরে গেলেই বা কী আর সম্বন্ধ জ্ঞান নাই, সেই জন্য এখানে আপন বোধ নাই, সম্বন্ধ জ্ঞান নাই। যেখানে সম্বন্ধ জ্ঞান নাই সেখানে আপন বোধ নাই, যেখানে আপন বোধ নাই সেখানে ক্রিয়া অ্যাকশান, অর্থাৎ আমি তার কিছু করব তার জন্য, এরকম বিচার বুদ্ধি আসে না, স্বাভাবিক ব্যাপার। সেই জন্য সম্বন্ধ জ্ঞান দাতা গুরুপাদ পদ্ম বর্তমানে সত্যিই সুদুর্লভ। যে সম্বন্ধ জ্ঞানকে যে গুরুপাদ পদ্ম শিষ্যের হৃদয়ে ইনকালকেট করতে পারেন, সঞ্চারিত করতে পারেন, দিতে পারেন, একেবারে ভেতরে সম্যক রূপে অনুভব করিয়ে দিতে পারেন, সেই গুরুপাদ পদ্ম শিষ্যকে সেবাতে নিয়োজিত করতে পারবেন স্বাভাবিকভাবে। সম্বন্ধ জ্ঞান না হওয়ার জন্য বর্তমানে ভজন রাজ্যে যত উৎপাত সৃষ্টি হচ্ছে এগুলো সব সম্বন্ধ জ্ঞান না হওয়ার জন্যই এগুলো হচ্ছে, সম্বন্ধ জ্ঞান হচ্ছে না বাস্তবিক, যার জন্য নানারকম উৎপাত অত্যাচার এসব হচ্ছে। সম্বন্ধ জ্ঞান দেওয়ার ফলেতে সেবার বৃত্তি আসবে। এখন প্রশ্ন হলো পরীক্ষিত মহারাজের গুরুপাদ পদ্ম কে, এটার কোনো সংশয়ের কোনো স্থান নাই, কারণ যখনই ছিল সুখদেব গোস্বামীপাদ সেই সুক্তাল ক্ষেত্রেতে উপস্থিত হয়েছিলেন, সেখানে যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নটা করা মানেই হলো তিনি আত্মনিবেদন করে গুরুচরণে, ওইটি তার গুরু। যেখানে এরকম ধরনের প্রশ্ন উত্থাপিত না হয় সেখানে দীক্ষা কার্য হয়েছে বলে আমরা মেনে নিতে পারবো না। শিষ্য হৃদয়তে যখন আত্মজিজ্ঞাসা উদিত না হবে এমনি তাকে টেনে নিয়ে এসে চল একটু দীক্ষা দিয়ে দিই, ওই দীক্ষার দ্বারা তার কিছু হবে না। যে ব্যক্তির হৃদয়তে আমি বাঁচতে চাই, এই জড় সংসারের বাইরে প্রাকৃত জগৎ সেখানে যেতে চাই, এ ধরনের প্রশ্নের উদয় যার হৃদয়ে হয় নাই সেই ধরনের ব্যক্তিকে জোর জবরদস্তি দীক্ষা দিয়েও কোনো লাভ হবে না, তাতে সমাজে উৎপাত সৃষ্টি হবে, কিচ্ছু হবে না। আর এমন শক্তি নাই যে ওরকম একটা জড় ব্যক্তি তার ইচ্ছা নেই তাকে ভজনে নিয়োজিত করবেন, এরকম দেখা যায় না, হয় না। তাহলে শাস্ত্রের কথাগুলো বিপরীত হয়ে যেত, মিথ্যে হতো। আমরা দেখলাম যে গুরুপাদ পদ্ম সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের শ্রী গুরুপাদ পদ্ম হলেন, যাকে স্বীকার করেছেন তিনি হলেন সুখদেব গোস্বামী পরমংশ শ্রেষ্ঠ। কারণ তার চরণে তিনি এই প্রশ্ন রেখেছিলেন, একটা প্রশ্ন রেখেছিলেন, সেই প্রশ্নটাকেই বলা হয় তত্ত্বজিজ্ঞাসা আত্মজিজ্ঞাসা, যেটা সকালে আমি আলোচনা করেছিলাম বিস্তৃতভাবে বলবো না। এতত নিবৃত্ত মানানাম মিচ্ছতাম মকুত ভয়ম যোগী নাম নিপনির্ণীতম হরের নামানুকীর্তনম, এই প্রশ্নটাই গুরুপাদ পদ্মের কাছে যতক্ষণ শিষ্য গুরুচরণে নিবেদন না করেন তখন তার গুরু ততক্ষণ পর্যন্ত তার গুরুচরণ আশ্রয় হয়েছে বলে আমরা মানি না, হয় না। এখানে প্রশ্ন হল শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ যাকে বলা হয়েছিল সাক্ষাৎ কৃষ্ণ এবহি, কৃষ্ণ ছাড়া অন্য কিছু নয়, যখন আমাদেরকে গুরুপাদ পদ্ম সদ্গুরু মন্ত্রদান করেন সেই মন্ত্রর মাধ্যমে আমাদেরকে কি করেন না, মন্ত্রর মাধ্যমে কৃষ্ণকেই দিয়ে দেন, কি বলেন, এসব কথা আমি বিভিন্ন সভায় আলোচনা করেছি। সদ্গুরুপাদ পদ্ম যখন আমাকে মন্ত্রদান করেন, মাইন্ড ইট, সদ্গুরুপাদ পদ্ম যখন আমাকে মন্ত্রদান করেন তখন ওই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণকেই আমার কাছে দিয়ে দেন, এই কথাগুলো আপনাদের অনুভবের বিষয় হয় নাই, কৃষ্ণকেই দিয়ে দেন। আর এই শ্রীমদ্ ভাগবতজি মহাপুরাণ যখন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী দিলেন তখন কৃষ্ণকেই দিলেন, এটা কৃষ্ণই। অনেকে প্রশ্ন হবে যে আমরা তো উপলব্ধি করতে পারলাম না, গুরুপাদ পদ্ম সদ্গুরু কৃষ্ণমন্ত্র দান করা মানে হলো কৃষ্ণকে দিয়ে দিলেন আমার কাছে, কিন্তু আমি তো বুঝতে পারিনি, এ ধরনের প্রশ্ন আসবে। শ্রী চৈতন্য মঠে বহু পূর্বে, আজ থেকে 80-100 বছর আগেকার কথা আমি বলছি, একবার আমাদের গুরুবর্গ, যারা আমাদের গুরুবর্গ চলে গেছেন জগৎ থেকে, তাদের মধ্যে যারা ছোটো বয়সে ছিলেন তারা লীলা করছেন নিজেদের মধ্যে, একটি গাছের তলায় বসে, চৈতন্য মঠের একটা গাছের তলায় বসে আলোচনা করছে ইষ্টগোষ্ঠী, বলছে প্রভুপাদের মতো এত বড় মহাপুরুষ যাকে দেখলেই লোকে বুঝতে পারবে যে কে তিনি, তিনি আমাদেরকে মন্ত্রদান করেছেন অথচ আমার কিন্তু আমরা তত্ত্বের বিচারে জেনেছি প্রভুপাদ মন্ত্রদানের মাধ্যমে আমাদেরকে কৃষ্ণকে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তো অনুভব করতে পারছি না, কী ব্যাপার হলো, নিজেদের মধ্যেই এইসব আলোচনা করছেন। আমি এইসব আলোচনা বৃন্দাবনে মায়াপুরে বিভিন্ন সময়তে করেছি, কিন্তু বোঝার মতো অনুভব করার ব্যক্তি কম থাকায় কেউ ধারণ করতে পারে না, নিজেদের মধ্যে কথা বলছেন। হঠাৎ সেই সময় একজন অত্যন্ত জ্যেষ্ঠ গুরুভাই সেখান দিয়ে যাচ্ছিলেন অন্য কার্যক্ষেত্রে, বললেন তোমাদের মধ্যে কী আলোচনা হচ্ছে, বলে আমাদের মধ্যে এই এই আলোচনা হচ্ছে, তখন তুই খুব সন্তুষ্ট হলেন। যে প্রভুপাদ যে আমাদেরকে কৃষ্ণকে দিয়ে দিয়েছেন তার কি প্রমাণ আছে? আমরা তো অনুভব করতে পারছি না, মন্ত্র দিয়েছেন, মন্ত্র আমরা জপ করছি। তখন সেই ব্যক্তি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন, তার নাম হয়েছিল ভক্তি ময়ূখ ভাগবত গোস্বাই মহারাজ। মরম নিষ্ঠাবান বৈষ্ণব ছিলেন, প্রচুর নিষ্ঠাবান। তিনি বললেন, দে তোমাদের মধ্যে যাদের এই সন্দেহ হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে অনুভব করতে পারবে। ধরো একটা বাচ্চা ছেলে, চার পাঁচ বছরের, চার বছরের ছেলে, তার বাবা তার অগাধ সম্পত্তি রেখে মারা গেল। বোঝা গেল আমি কী বললাম? তার বাবা অসুস্থ ছিল, ধীরে ধীরে মারা গেল, এবং অগাধ সম্পত্তির মালিক ওই ছেলেটাকে করে গেল। বোঝা গেল আমি কী বললাম? অগাধ সম্পত্তি, যা যা টাকা পয়সা ধন দৌড়, যেখানে যা সম্পত্তি প্রপার্টি ছিল, সেই সমস্ত প্রপার্টির মালিক করে গেল ওই চার বছরের ছেলেটা। এখন যেহেতু চার বছরের ছেলেটা একটা লজেন্ড আর বিস্কুট আর কিছু লোভনীয় বস্তু ছাড়া টাকা পয়সার মূল্য বোঝেন না, সেহেতু বাবা কি করেছিলেন, একটা নাম করা কোম্পানিকে এই দায়িত্ব দিয়েছিলেন, এই সম্পত্তিগুলো দেখাশোনার দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটা নাবালক অবস্থা, সাবালক অবস্থা না হবে, অর্থাৎ যতক্ষণ বয়স্ক না হবেন, ওই সম্পত্তিটাকে সামলাবার উপযুক্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানিটা সেই সম্পত্তিটাকে দেখাশোনা করবেন। সেরকম একটা কোম্পানির নাম বলছি, ট্যালবোট কোম্পানি। বিভিন্ন অনাথ ব্যক্তিগণের সম্পত্তি দেখাশোনা করেন, তারা যখন উপযুক্ত অবস্থা হন তখন তাদেরকে হাতে দিয়ে দেন, এই এই তাদের ডিউটি, এইভাবে তারা রোজগার করেন। তাহলে সেই মহারাজ বললেন, যেমন প্রভুপাদ অগাধ সম্পত্তি তোমাদের দিয়েছেন, কিন্তু তোমরা যেহেতু ভজনের বিচারে নাবালক রয়েছে, ছোট, সেহেতু কী সম্পত্তি দিলেন উপলব্ধি করতে পারছ না, কিন্তু ভজন করতে করতে যখন কনসিয়াস অবস্থা, ফুল কনসিয়াস অবস্থা হবে, সচেতনতার চরমে চলে যাবে তোমরা, তখন স্বাভাবিক অনুভব করবে এই হরিনামের মানেই হলো এই হরি স্বয়ং। হরিনাম করতে করতে স্বয়ং হরিকে দর্শন করতে পারবে, তখন অনুভব করবে প্রভুপাদ সত্যি সত্যি তোমাদেরকে মন্ত্রের দ্বারা মন্ত্র দিয়েছেন, দীক্ষা দিয়েছেন, তার দ্বারা তোমাদেরকে কৃষ্ণকে দিয়েছেন কি না, সেই সময় তোমাদের সন্দেহটা যাবে, তার আগে যাবে না। তাহলে এরকম একটা সোজা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পারছেন, কিন্তু এখন আমি কাকে কি বলবো আমি নিজেই বুঝতে পারি না। দীক্ষা ব্যাপারটা যদি ব্যাখ্যা করতে হয় তাহলে অনেকেই অসন্তুষ্ট হয়ে পড়ছেন, কেন এসব কথা বলেন, কেন আমি এইসব কথা না ব্যাখ্যা করে লুকিয়ে যাব কেন, আমার তো লোকানো উচিত হয় না, যেহেতু আমি ব্যাশাসনে বসে রয়েছি, আমি তো লোক ঠেকানো ক্রিয়াকর্ম করতে পারবো না, তাতে পপুলারিটি আমার না হোক, আমার তো প্রয়োজন নেই। আমার একমাত্র দায়িত্ব অকৈত্যব সত্য কথা কীর্তন করা, তাতে যদি জগতের দশটা লোকও সেটা উপকৃত হয় সেটা হচ্ছে মোর দ্যান এনাফ আমার কাছে, কেন চৈতন্য মহাপ্রভু আমার জন্য ওখান থেকেই কৃপা বর্ষা করবেন। তাহলে বলা হলো যে সদ্গুরুর মাধ্যমে মন্ত্রের দ্বারা, যিনি নিজেই মন্ত্রটাকে ভালো করে খেয়াল করতে হবে, খুব ভাইটাল পয়েন্ট, যিনি নিজেই মন্ত্রটাকে সিদ্ধ করেন নাই, যিনি ভজন করতে করতে সেই নিজের এই মন্ত্রটাকে সিদ্ধ করেন নাই, তিনি অপরকে সেই মন্ত্র দিলে কার্যকরী হবে না, সেই মন্ত্রটাকে বলা হয় বীর্যহীন মন্ত্র। বোঝা গেল কী বললাম? যেমন আমাদের শাস্ত্রে বলা রয়েছে যে পাষাণেতে একটা বালুকাময় স্থান বা পাষাণ, সেই স্থানটাকে কোনো, সেই স্থানটাতে যদি কোনো কেউ বীজ রোপণ করে তাকে মূর্খ বলা হবে। অর্থাৎ পাষাণে বালুকায় কখনো বীজ রোপণ করতে নাই, তাহলে উপযুক্ত জায়গা ছাড়া বীজ রোপণ করতে নাই, অপাত্রে কখনো কন্যাদান করতে নাই, অনুপযুক্ত জায়গায় কখনো মন্ত্র উপদেশ করতে নাই। কেন অপাত্রে যদি কন্যাদান করে হয়তো তার জয় গৌর, অপাত্রে যদি মন্ত্রদান করে তাহলে তার কি হবে, তাহলে তার কন্যা সন্তুষ্ট থাকবে না, সুখী হবে না, খুশিও সুখী হতে পারবে না। অপাত্রে কখনো কন্যাদান নিষেধ, আর উপযুক্ত জায়গা ছাড়া কোনো জায়গায় বাস্তবিক পক্ষে মন্ত্রদান করা নিষেধ, মন্ত্রদান করলে সেই মন্ত্র কার্যকরী হবে না। তাহলে পাত্র যাকে মন্ত্রদান করবে তার একটা যোগ্যতার প্রশ্ন থাকছে, আর যিনি মন্ত্রদান করবেন তারও একটা যোগ্যতার প্রশ্ন আসছে। তাহলে দেখা যাচ্ছে বিচার, যে মন্ত্র নিজের জীবনেই কার্যকরী ভূমিকা আসে নাই, তিনি অপরকে মন্ত্রদান করলে সেই মন্ত্রের কোনো ফল সেরকম হবে না। তাহলে এইরকম একটা অবস্থা, তাহলে আমরা দেখলাম শ্রীল সুখদেব গোস্বামীর মতো পরমহংস শ্রেষ্ঠ তিনি পরীক্ষিত মহারাজজিকে যে ভাগবতী মহাপুরাণ শুনিয়েছিলেন, আচ্ছা এই ভাগবতী মহাপুরাণের ভেতরে কি আছে বলছেন, জগতের যত জ্ঞান আছে তার মধ্যে সবচেয়ে নিচোর জ্ঞান অর্থাৎ সার বস্তু শ্রীমদ ভাগবতী মহাপুরাণ, যেখানে সম্বন্ধ অবিধেয় প্রয়োজন তত্ত্বে সম্যক কীর্তন আছে। তাহলে সরস্বতী ঠাকুর জানাচ্ছেন দীক্ষা কার্য হয়েছে তখনই মেনে নেওয়া যাবে যখন সম্বন্ধ এবং সম্বন্ধ জাগরুক হবে আর প্রয়োজন তত্ত্ব সম্বন্ধ অবিধেয় হতে থাকবে। সম্বন্ধ হলে অবিধেয় মানে অ্যাকশান, সম্বন্ধ আগে ক্রিয়া হবে, সম্বন্ধ জানা হবে, আপন বোধ হবে, তারপরে এই আপন বস্তুটাকে সেবা করা উচিত, তবে অ্যাকশান শুরু হবে। অবিধেয় হলে অ্যাকশান অর্থাৎ কোনো না কোনোভাবে কিছু করব, ভগবানের জন্য কিছু করতে চাই, তাই এটাকে বলে অবিধেয়। আর অবিধেয় করতে করতেই অন্তিম সময়ে প্রয়োজন অর্থাৎ ভগবানের যে প্রেম সেটা প্রাপ্তি হয়, প্রেম প্রয়োজন, সম্বন্ধ অবিধেয় এবং প্রয়োজন তিনটে সিদ্ধ হয়। বোঝা গেল কথাটা? এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ কীর্তনের মাধ্যমে আপনাদের কি মনে হয়, শ্রীল পরীক্ষিত মহারাজের মতো পরমহংস ব্যক্তি তিনি কি সম্বন্ধ অভিযোগ এবং প্রয়োজন তত্ত্ব সম্যকরূপে দিতে পারেন নাই? পরীক্ষিত মহারাজকে দিতে পেরেছে। তাহলে পরীক্ষিত শ্রীল পরীক্ষিত মহারাজের একটা আশ্চর্য বিষয় হয়েছিল, শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ শ্রবণের মাধ্যমে তার মধ্যে সম্বন্ধ অভিযোগ প্রয়োজন তত্ত্ব জাগরুক হয়েছিল, তার মধ্যে তার মানে হল শ্রীল পরীক্ষিত মহারাজেরই বাস্তব দীক্ষা হয়েছিল। তাহলে প্রমাণ হয়ে গেল অঙ্কের মতো, তাহলে পরীক্ষিত মহারাজের কোনো দীক্ষের দীক্ষার অভাব হয় না, এ নিয়ে কোনো তর্ক বিতর্কের কোনো প্রশ্ন আসতে পারে না। আমরা সায়ংকালীন অধিবেশনে আলোচনা করতে করতে দেখেছিলাম ভাগবতী মহাপুরাণ, যেগুলো একটু একটু উত্তর দেওয়া উচিত সেগুলো আবার পুনঃ বলা হচ্ছে, যে গণপতি মহারাজ বলেছিলেন আমি লিখে যাব কিন্তু থামলে হবে না, ব্যাসদেব গোস্বামী বলছেন আপনি বলে যাবেন ভাগবতী মহাপুরাণ এবং উনি লিখবেন, কিন্তু তিনি বললেন আমি আপনি বলা বন্ধ করলে আমি আর লিখব না। ব্যাসদেব গোস্বামী তখন বলেছিলেন ঠিক আছে আপনাকেও কিন্তু খুব বুঝে শুনে লিখতে হবে, যে জিনিসটা আমি বলবো সেটা অনুভব করে তবে লিখতে হবে, না অনুভব করে লিখতে পারবেন, আর অনুভব করা খুব মুশকিল, কেন ভাগবতী মহাপুরাণ সে যে হোক যত দেবতা হোক যা হোক তো ভাগবত সম্বন্ধে মাথা খারাপ হয়ে যাবে কী জিনিস। সেই জন্য ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম আলোচনাতেই বলেছেন যে দিব্য সুরুগণ যাতে মোহপ্রাপ্ত হন, এসব আলোচনা আমি প্রথম স্কন্ধের প্রথম শ্লোকেরা জন্ম আদর্শ যত অন্মে আদিত রাশ্চাত্য সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম ইরায় আদি কবয় মুঝন্তি যত সুরয় দিব্য সুরীগণ, দিব্য সুরীগণ যে আলোচনা প্রসঙ্গে যার কথা চিন্তা করতে গিয়ে মোহপ্রাপ্ত হন তার কথা কি করে আলোচনা করা যায়। সেখানে আলোচনা প্রসঙ্গে বলছেন ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন এ লেখা বন্ধ করে দেবে, আর তখন ব্যাসদেব গোস্বামী বললেন ঠিক আছে আপনাকেও যখন যখন লিখতে হবে তখন কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু অনুভব করে লিখতে হবে। তার সঙ্গে সঙ্গে ব্যাসদেবজি এক কাজ করলেন, কিছু কিছু জায়গায় ভাগবতের আলোচনা করতে করতে ভাগবতের অনেক জায়গায় এমন কুট শ্লোক যেটা সকারে ব্যাখ্যা করছেন, কুট কাকে বলে, কূটনীতি, কুট মানে হচ্ছে গুপ্ত যেটা প্রকাশিত নয়, এরকম কিছু কিছু কুট শ্লোক রচনা করলেন ব্যাসদেবজি ভগবত ইচ্ছায়, কিছু কিছু ভাগবত বলতে বলতে ভাগবতেরই অংশ এর মধ্যে কিছু কিছু কুট শ্লোক রচনা করলেন, যেগুলো গণেশজি মহারাজের বুঝতে অনেক টাইম লাগলো। কী বললো এটা বুঝতে গিয়ে অনেক সময় লাগছে, ততক্ষণ আবার হৃদয়তে ভাগবতের অর্থগুলো উদিত হচ্ছে আবার বলছেন, এইভাবে মজা লীলা চলছে। যাই হোক এসব হয়েছিল, সকালে আলোচনা করতে করতে আমরা বলেছিলাম যে কোনো মঙ্গলময় বস্তুকে আর প্রারম্ভের আগে আমরা মঙ্গলাচরণ করে থাকি, আমরা যে কোনো শুভ কিছু কর্ম করতে গেলে মঙ্গলাচরণ করে থাকি। কিন্তু শ্রীল সুখদেব গোস্বামীজি এতই তন্ময় অবস্থায় রয়েছেন, যার কোনো নিজে হোসি থাকে না, সবসময় ভগবত চিন্তায় ডুবে থাকেন। তিনি হঠাৎ মনে করলেন, আরে আমি তো ভাগবত বলতে আরম্ভ করে দিয়েছি, আমি তো বন্দনা করতে ভুলে গেছি, বন্দনা করি নেই, আর তার আবার বন্দনা, সেই যা বলবে সেটিই ভগবানের কথা হয়ে যায়। তথাপি এখানে আমার রসিক শেখর বৈষ্ণবগণ এসব বলেন। সুখদেব গোস্বামী এবার চিন্তা করলেন, আরে এখানে তো আমার বন্দনা করা হয় নাই। এই চিন্তা করে তিনি আবার বন্দনা করতে আরম্ভ করলেন। সেই বন্দনার কতিপয় অংশ আমি আপনাদের বলবো, সম্মুখ বিচার করলে ভাগবত কখনোই এগোবে না, আমি খুবই চিন্তিত, সময় অত্যন্ত ঘনিয়ে আসছে। সে সুখদেব গোস্বামী বলছেন, নমো পরস্মৈ পুরুষায় ভূয়সে সদুদ্ভব স্থান নিরোধ লীলায়, নমঃ পরস্মৈ পুরুষায় ভূয়সে সদুদ্ভব স্থান নিরোধ লীলায়, গৃহীত শক্তি তিতয়ায় দ্রহিণামন্তর্ভবায় নূপলক্ষ্যবৎমনে, যৎকীর্তনম যৎস্মরণম যদীক্ষণম যদ্বন্দনম যৎশ্রবণম যদর্হনম, লোকস্য সদ্যবিধুনোতি কলমসম তস্মৈ সুভদ্র সবসে নমো নমঃ। নমো নমস্তে অস্তু ঋষভায় সত্যতাম বিদুর কষ্টায় মুহু কোজো কুযোগিনম, নিরস্ত সাম্যাতি সয়েন রাধসা সধামনি ব্রহ্মণি রংসতে নমঃ। নমো নমস্তে স্তু বলছে, নমো নমস্তে অস্তু ঋষভায় সত্যতাম বিদুর কষ্টায় মুহু কোযোগিনম, নিরস্ত সাম্যাতি সয়েন রাধসা সধামনি ব্রহ্মণি রংসতে নমঃ, যত কীর্তনম যৎ স্মরণম যদীক্ষণম যদ বন্দনম যৎ শ্রবণম যদর্হণম, লোকস্য সদ্য বিদুনোতি কলমসম তস্মৈ সুভদ্র সবসে নমো নমঃ। এইভাবে তিনি বন্দনা করে যাচ্ছেন, বেশ কতিপয় বন্দনা আমি উচ্চারণ করছি। তপস্বীন দান পরাজসীন তপস্বীন দান পরাজসীন মনস্বীন মন্ত্রবিদহ সুমঙ্গলা ক্ষেমম ন বিন্দন্তি বিনা যদর্পণম তস্মৈ সুভদ্র সবসে নমো নমঃ, তস্মৈ সুভদ্র সবসে নমো নমঃ। এইভাবে তিনি বন্দনা করে বলতে চাইছেন, যার কীর্তন, যার স্মরণ, যাকে দর্শন মাত্র, যাকে বন্দন করলে, যার কথা শ্রবণ করলে, যাকে অর্চন করলে পরে এই জগৎ সদ্য মঙ্গল লাভ করতে পারে। বিধুনতি কলবশম, বিধুনতি মানে বিশেষ রূপে, ধুনতি মানে ধুয়ে দিতে পারে। সেই জন্য বলছেন সদ্য বিধুনতি কলমসম, সেই ভগবান সুভদ্র সবসে নমো নমঃ, যার যশোগাথা শ্রবণ করলে পরম মঙ্গল লাভ হয় তাকে সুভদ্র সবসে নমো নমঃ, তাকে আমরা দণ্ডবত করি। এইভাবে বন্দনা করছেন সুখদেব গোস্বামী, বন্দনা করে বলছেন, বিশেষ উৎপত্তি স্থিতি লয় করবার জন্য কারণীভূত রজ প্রভৃতি শক্তিত্রয়কে ধারণ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ রূপে যে জগৎকে পালন করছেন, সমগ্র জীবের অন্তর্যামী, তাকে আমরা নমন করি। নমন করি মানে দণ্ডবত করি। নমো পরস্মৈ পুরুষায় ভূয়সে সদুদ্ভব স্থান নিরোধ লীলায়, গৃহীত শক্তিত্রয়ায় দেহিনামন্তর্ভাবায়ানুপলক্ষ্মবত্মনে। এইভাবে বিভিন্ন রকমভাবে সুখদেব গোস্বামীজি বন্দনা করলেন, নমস্তে নমস্তস্মৈ ভগবতে ব্যাসায় অমিত তেজসে প্রপুর জ্ঞানময়ম সৌম্যা জন্মুখাম রুহাসবম। এইভাবে যার কাছ থেকে তিনি ভাগবতী মহাপুরাণ পেয়েছিলেন তাকেও বন্দনা করলেন ব্যাসদেবজি গোস্বামী। এইভাবে দেখা গেল সুন্দরভাবে তিনি ভগবানের বন্দনা করলেন। বন্দনা করে ভগবানের শরণ গ্রহণ করলেন। যারা সবসময় ২৪ ঘন্টার মধ্যে অনুক্ষণ ভগবানের শরণে আছেন তাদের আবার নতুন করে আমরা দেখতে পাই। ব্যাকরণ যখন লিখতে শুরু করেন জীব গোস্বাই পা, জীব গোস্বাই তার লেখার সময় অনেক কথা বর্ণনা করেছিলেন, শুরু করে অনেক কথা বর্ণনা করেছেন, সেখানে দেখা যায় অনেক গুপ্ত গুপ্ত কথা আছে সেখানে। যখন তিনি ওই হরিনামৃত হরিনামামৃত ব্যাকরণ করেন, এইসব কথা আর এখানে আলোচনার কোনো এ নেই। যাই হোক, আলোচনা প্রসঙ্গে দেবর্ষি নারদ ভক্তিভাবে ব্রহ্মাকে বললেন, সৃষ্টির অনেক আদির কথা আমি বলছি, সৃষ্টির অনেক আদিতে এই কথা হয়েছিল। নারদজি মহারাজ ব্রহ্মাজিকে বললেন, ভক্তিভাবে বললেন, আপনি তো সকলের আগে উৎপন্ন হয়েছেন, যা আপনার আত্মতত্ত্ব উপলব্ধি হয়েছে সে সম্বন্ধে যদি আমাকে আমাদের কিছু উপদেশ করেন খুব ভালো হয়। এইভাবে সে পঞ্চম অধ্যায়েতে সে নারদজি বলছেন, দেব দেব নমস্তে অস্তু ভূত ভাবন পূর্বজ তদ্বিজানিহি যজ জ্ঞানম আত্মতত্ত্ব নিদর্শনম। আমরা জানি আপনি সর্ব আদি, আপনার পরে আবার কোনো কারণ আছে কি না আমরা তা জানি না, আমরা অনুভব করতে পারি, আমরা মনে করেছি আপনিই সব। কেন আমরা দেখি যেমন মাকড়সা নিজের লালা থেকে বিভিন্ন জাল বিস্তার করেন এবং সেই পরে কি করেন, যখন সে কার্য হয়ে যায় সেই লালাটাকে নিজেরা মুখের মধ্যে গ্রাস করে। তো আপনার থেকে আমরা জগৎ আমি সৃষ্টি আমরা মনে হচ্ছে সবই আপনার থেকেই হয়েছে, কিন্তু কেন যেন না বাজে বাজে মনে হয় আপনিও কাউকে নাকি ডাকেন স্মরণ করেন, তো আপনার পরে আবার কেউ আছেন নাকি, তা আপনি যদি থাকে সেই সব রহস্য বলুন। তত্ত্বজ্ঞান কিছু আমাদের মনে খেদ উৎপন্ন হচ্ছে যে এই সকল যদি আমাকে আমরা যেন বুঝতে পারি, একে তো আমাদের বুদ্ধি কম, নারদজি বলছেন যে যদি দয়া করে একটু বুঝিয়ে বলতে পারেন যে বুঝবার মতো আমরা যেন বুঝতে পারি, এরকমভাবে প্রকাশ করে বুঝিয়ে যদি বলেন তাহলে ভালো হয়। এইভাবে ব্রহ্মা তখন তাকে প্রশংসা করেন, বললেন বৎস তোমার সংশয়ের কোনো আমি দোষ দেখতে পাচ্ছি না, সংশয়ের উত্তর দেওয়া উচিত এবং তুমি যা প্রশ্ন করেছ সেটা সত্যিই উপযুক্ত প্রশ্ন, তুমি যা ভেবেছ সেটা মিথ্যে নয়, আমারও মালিক আছেন পরাত্পর অখিলেশ্বর, যার গোলামি করছি আমি, সূর্য চন্দ্র গ্রহ তারা নক্ষত্র এই ১৪ ভুবন যাকে আশ্রয় করে বিরাজমান রয়েছে সে ঈশ্বর একজন আছেন, বোধ হয় তাকে তুমি জানো না তাই জন্য তুমি এই কথা বলছো। যাই হোক, এখন এইভাবে বলছেন যে যে বাসুদেব ভগবানের মায়াতে মোহিত হয়ে জগতের বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ক্রিয়াকর্মেতে ব্যস্ত রয়েছেন, ভগবানের তত্ত্বকে উপলব্ধি করতে পারছেন না, যে যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় বিভিন্ন ক্রিয়াকর্মে ব্যস্ত রয়েছেন, কিন্তু জেনে দেখো দ্রব্যম কর্ম চ কালষ্ট স্বভাব জীব এব চ বাসুদেবাত পরব্রহ্মণ ন চ অন্য অর্থ অস্তি তত্ত্বতঃ। বাস্তবিক পক্ষে দ্রব্য কর্ম কাল স্বভাব জীব এই যা কিছু তত্ত্ব দেখছ এই সমস্ত সবই বাসুদেব থেকে এসছেন, অন্য কিছু তার মূল কারণ আর কিছু নেই। যদি আমরা শিক্ষিত সমাজের কাছে বলি তারা বলবেন যে আমরা যারা গবেষণা করেন তারা গবেষণা করতে গিয়ে এক একটা বিষয়ের ওপর গবেষণা করতে গিয়ে তারা কি করেন যে প্রথমে গবেষণা শুরু করে এটা হলো না তখন এটাকে বাদ দিয়ে দিলেন, হয়ে এটার পরে এটা কেন হলো তার কারণ কি ওটাকে চলে গেলেন, ওটা গবেষণা করতে করতে এটা কেন হলো এর কারণ অনুসরণ এর কারণ পেছনে কিছু আছে কি না, এরকমভাবেই বৈজ্ঞানিক জগতের গবেষণাগুলো হয়ে থাকে। যদি বলে একটা উদাহরণ দিন তাহলে বোঝা যাবে, খালি গল্প বললে হয় না। বলছেন জেলিয় কুরি মাদম কুরি তিনি তারা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের আবিষ্কার করেছিলেন, আপনারা যা কেমিস্ট্রি পড়েছেন অ্যাডভান্স লেভেলে তারা জানেন। জেলিয়কুরি মাদাম কুরি ব্রিটেনের দুই দম্পতির দয়, তারা বছরের পর বছর দিনের পর দিন বছরের পর বছর তারা কষ্ট করে কষ্ট দিনের পর দিন কষ্ট করে একটা ফ্যাক্টরি থেকে যে সমস্ত মাল মশলা ফেলে দেয় সেখান থেকে পিচ ব্লেন্ড সেটাকে জাল দিতে দিতে বহু বছর ধরে কষ্ট করে করে এক বিন্দু রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট আবিষ্কার করেছিলেন, অর্থাৎ প্লুটোনিয়াম, রোডিয়াম এইসব নাম, ইউরেনিয়াম এসব নাম শুনেছেন, ওর কিছু অংশ ওরা পেয়েছেন, অনেক কষ্ট করে এক্সট্র্যাক্ট করেছেন। তখনকার দিনে এই এক্সট্র্যাক্ট করা, ওটা এক্সট্র্যাক্ট মানে অ্যানালিটিক্যালি বাদ দিয়ে দিয়ে নোংরাটাকে ফিল্টার করে ওটাকে বার করা যে কী কঠিন ছিল আপনারা জানেন, যাই এটা বড় কথা না, তার থেকে কী আবিষ্কার হয়েছে, আপনারা বৈজ্ঞানিক জগতে কী সুবিধা পেয়েছেন সেটা আমি আলোচনা করে আবার মূলে ফেরত যাব। সেখানে একদিন তিনি ওই রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টটাকে এটা কাগজে মুড়ে, কাগজও ছিল না তখনকার দিনে, কী ছিল বোধহয় কাগজ বেরিয়েছিল তখন, কাগজ বোধহয় সহজে মন্ডন আকারে সহজ সবে বেরিয়েছে, তখন তিনি ওটাকে টেবিলের ভেতরে একটা জায়গায় রেখে কোথা থেকে একটা কাজের জন্য ফিল্ম এনেছিলেন, ফিল্ম যেটাকে আপনারা ফিল্ম বলেন, সেই ফিল্মটাকে ওর ভেতরেও ওই একই ডেস্কে রেখে দিয়েছিলেন। রেখে সকালবেলা উঠে যখন আবার গবেষণা শুরু করেন তখন ডেস্কটাকে খুলে দেখছেন আপনার নতুন ফিল্ম ছিল কালো, ওই ফিল্মের মধ্যে বিভিন্ন সাদা সাদা দাগ হয়ে গেছে। তা বলছেন এই দাগটা কোথা থেকে এলো বুঝতে পারছি না, তারা মাথায় ঢুকছে না, ফিল্মটা পরিষ্কার ছিল, ফিল্মটার মধ্যে এরকম লাইটের মতো দাগ কোত্থেকে এলো, তারা গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে তারা ফিরে গেলেন, দেখলেন ও মাই গড, এই যে কাগজে চাপা দেওয়ার যে ছোট্ট ছোট্ট এলিমেন্ট বার করেছি আমরা, এর থেকে রে বেরোচ্ছে, আর রে বেরিয়ে যত আমরা নতুন ফিল্ম রাখছি ওখানে দাগ হয়ে যাচ্ছে। বলে বাহ, এটা ভালো জিনিস পেলাম। তখন তারা কি করলেন, ওই রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট থেকে আমরা বর্তমান যুগে যে এক্সরে করি আমাদের বিভিন্ন এক্সরে, ওই এক্সরের পদ্ধতি পরবর্তীকালে আবিষ্কার হলো। তাহলে একটা বৈজ্ঞানিককে কত গবেষণা করতে হয়। ডারউইন বলেছেন যে জীবতত্ত্ব জীববিজ্ঞানী শেষ বয়সে দুঃখের সঙ্গে বলেছেন সেসব কথা শুনে লাভ নেই, সমগ্র জীবন তিনি এই এইসব কাজে ব্যয় করে বৃদ্ধ বয়স পর্যন্ত পাগলের মতো খালি গবেষণা করে, তাও 84 লক্ষ জনই আবিষ্কার করতে পারেন না, 80 লক্ষ জনই পর্যন্ত আবিষ্কার করলেন। তাহলে এরা কত কষ্ট করেছেন। আমার বলবার তাৎপর্য হলো এই যে মূল কারণটাতে ফিরে যেতে হয়, যে কারণটা বর্তমান নিয়ে আপনারা আছেন সেই কারণের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, এটা বুদ্ধিমান ব্যক্তি ছাড়া অন্য কেউ অনুসন্ধান করে কি করেন, একটা পাগল নিজের খাওয়া দাওয়া আর ওটা পড়া নিয়ে আছে, তার কোনো দরকার নেই এসব। কিন্তু বুদ্ধিমান ব্যক্তির খালি এইটুকু নিয়ে থাকলে হয় না, সেই জন্য বাস্তব বুদ্ধিমানের সংজ্ঞা আমরা ভাগবত থেকে, ভাগবতী মহাপুরাণ থেকে কৃষ্ণের কথা বলেছিলাম, এষা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনম যত সত্যম অনৃতে নেহ মর্তে না আপনাতি অমৃতম ইত্যাদি কথার ব্যাখ্যা সময় মতো আমি করব। তাহলে বৈজ্ঞানিক বিচারেতে যা দেখা যাচ্ছে, আধ্যাত্মিক বিচারেতেও যারা বেদান্ত বিবেদান্ত আলোচনা করেন, ভক্তি জগতের বেদান্ত না, তারা এমনি বেদান্ত, শুষ্ক বেদান্ত, মায়াবাদ বেদান্ত, তারাও নেতি নেতি, এটা নয় নয়তি, এটা তদ্বস্তু নয়, এটা অতৎ, এটা অতৎ, এটা বাদ দাও, এটা তদ্বস্তু, না না এটাও নয়, এটা বাদ দাও, এটা অতৎ, এইভাবে নেতি নেতি নয়তি করে করে বাদ দিতে দিতে চলে যায়, লাস্টে দেখা যায় তারা কাজকলা পান। তাহলে আমাদের বিজ্ঞান বলে এভরি অ্যাকশন ইজ ফলোডেড বাই অ্যানাদার অ্যাকশন, একটা যে কোনো রিজন আছে তার পেছনে আরেকটা কারণ আছে, হ্যাঁ এভরি কজ ইজ ফলোডেড বাই অ্যানাদার কজ, আর সমস্ত কজকে কাটিয়ে কাটিয়ে আলটিমেটলি যদি চলে যাওয়া হয় তাহলে সেখানে দেখা যাবে তার পেছনে একমাত্র কৃষ্ণ ছাড়া কিছু নেই। বোঝা গেল কী বললাম, যে কোনো বস্তু অনুসন্ধান করে তার পেছনে আরেকটা কারণ আছে, ওটাকে অনুসন্ধান করে তার পেছনে আরেকটা কারণ আছে, এই করতে করতে কারণগুলোকে অ্যানালিসিস করতে করতে অন্তিমে যদি চলে যান তাহলে সৃষ্টির রহস্য দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু নেই, সব ফাঁকা। শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৌর লীলাতে যখন নবদ্বীপে লীলা করছেন সেই সময়তে আস্তে আস্তে নিজের স্বরূপটাকে খুলছেন, কেউ অনুভব করতে পারছে না এই যে ভগবান কেউ জানতে পারছে না, আস্তে আস্তে গৌর নিজের স্বরূপ খুলছেন, খুঁজতে খুঁজতে কী হলেন, বাবার পিণ্ডদান করে এলেন, এর লোক দেখানো ভগবানের করতে হয়, সেখান থেকে ফিরে এসে আবার নিজের স্বরূপ খুলতে আরম্ভ করলেন, নানান বিকার খুলতে আরম্ভ করলেন। তখন ব্যাকরণ পড়তে বসিয়েছিলেন অদ্বিতীয় পণ্ডিত, ভগবানের উপরে আবার পাণ্ডিত্য আছে নাকি, ব্যাকরণ পড়তে বসে যে তিনি আগে অনেক সূত্রবৃত্তি ব্যাখ্যা করতেন, বর্তমানে ব্যাকরণ পড়াচ্ছেন ধাতু শব্দ যা ব্যাখ্যা করছেন সব কৃষ্ণকে ব্যাখ্যা করছেন। যারা পড়তে বসেছে বলে পণ্ডিত মশাই কী বলছে রে বাবা, যা বলে তাতে কৃষ্ণ ব্যাখ্যা করছে, সূত্রবৃত্তি যা ব্যাখ্যা করছেন সব অন্তিমে প্রমাণ করে দেখুন কৃষ্ণ বসে রয়েছে। ওরা বললে আত লাস্টে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আজ থেকে তোমরা পুঁথিতে দড়ি বাঁধো, আমার দ্বারা আর পড়ানো হবে না, আমি চললাম বলে ছেড়ে দিলেন। বাস্তবিক তাই, কেউ খণ্ডন করতে পারবে না, তিনি যে সূত্র বৃত্তি ধাতু যা যা ব্যাখ্যা করছেন সব অন্তিমে প্রমাণ করছে কৃষ্ণ দেখ। আর ছাত্ররা বলছি কৃষ্ণ ব্যাখ্যা করলে তো আমরা পরীক্ষা করে পাস করে নম্বর তো পেতে হবে, বলে আগে তো এরম ব্যাখ্যা করতেন না, এখন ব্যাখ্যা করছেন সব কৃষ্ণ। বলে হ্যাঁ ঠিকই করছি, সব কিছুর পেছনে কৃষ্ণ ছাড়া কিছু নাই। তো এখানে আমরা দেখব এই যে তসমৈ নম ভগবতে বাসুদেবায় ধীমহি জন্মায়া দুর্জয়ায়া মাং বদন্তি জগদ্গুরু, বলছেন তসমৈ নম ভগবতে বাসুদেবায় ধীমহি, সেই বাসুদেব তত্ত্ব যিনি সর্বভূতে বসে রয়েছেন সেই তত্ত্বকে ধীমহি ধ্যান করি আমরা সবাই। তসমৈ নম ভগবতে, আর যার মায়ার দ্বারা যার দুর্জয় মায়ার দ্বারা মোহিত হয়ে সকলে আমাকে গুরু মানে, আর আমিও নিজে মনে করি আমি বোধহয় মালিক, আসলে আমি নয়, তাহলে কে মালিক? বলছেন দ্রব্যম কর্মচ কালশ্চ স্বভাব জীব এব বা যা কিছু তত্ত্ব, দ্রব্য কর্ম চকাল কালশ্চ স্বভাব জীব সব কিছু বাসুদেবাত পরব্রহ্মণ ন চ অন্য অর্থ অস্তি তত্ত্বত, বাস্তবিক তত্ত্ব বিচার করলে অন্য কোনো কিছুই বেরিয়ে আসবে না। নারায়ণ পরো বেদা নারায়ণ পরা বেদা দেবা নারায়ণাঙ্গজা নারায়ণ পরা লোকা নারায়ণ পরামখা নারায়ণ পরো যোগ নারায়ণ পরম তপ নারায়ণ পরম জ্ঞানম নারায়ণ পরাগতি। তাহলে দেখা গেল নারায়ণ পরা বেদা, বেদের আসল কথাই হলো সেই নারায়ণ। আর নারায়ণ বলতে যেন মনে হয় না কৃষ্ণ বলেনি তা নয়, সেটা ব্যাখ্যা দশম স্কন্ধে ব্রহ্মাজি নিজেই করেছেন। ভগবান বলছেন আমি তো নারায়ণ নই, আমি তো নন্দনন্দন কৃষ্ণ গোয়ালা, আমাকে কেন স্তব করছো? বলে আপনি আমাকে কি এখন আর বকা বানাতে পারবেন, আপনি তো মূল নারায়ণ, নারায়ণ মানে জীবের আশ্রয়, আপনি মূল নারায়ণ, ওই জন্য আপনাকে, কাজী কৃষ্ণকে নারায়ণ বলে কোনো দোষ হয়নি, কোনো দোষ নেই। সেই জন্য সেখানে বলছেন চৈতন্য ভাগবতে সব বিচার আছে, এক একজন চৈতন্য মহাপ্রভুকে দেখে বলছেন এই নারায়ণ, এই হচ্ছে বামনদেব, এই সব কিছু, তাতে বিচার করে বেদব্যাস বলেছেন এতে কোনো তো দোষ নেই, যাতে কৃষ্ণ তিনি স্বয়ং, তার মধ্যে নারায়ণ আদি সমস্ত অবতারা বলি, নারায়ণ বলো বামন বলো নৃসিংহ বলো যাই বলো, আর তো অসুবিধে কিছু নেই, কারণ তুই তো সাক্ষাৎ কৃষ্ণ বস্তু চৈতন্য মহাপ্রভু, যে যা বলে সবই সমীচীন, কোনো অসুবিধে হয় না। তাহলে নারায়ণ পরা বেদা, হ্যাঁ এইভাবে ব্যাখ্যা করতে করতে বলছেন যে নারায়ণ নারায়ণী বেদ দেবগণ নারায়ণী অঙ্গজাত, তাই তো দেবগণ দেবা নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ অঙ্গজা নারায়ণের অঙ্গজা মানে নারায়ণের থেকেই বেরিয়েছেন বিভব। তো এইখানে লোকসময়ে নারায়ণের আনন্দাংশ স্বরূপ এবং সমস্ত যজ্ঞ নারায়ণকে উদ্দেশ্য করে উত্থিত হয়, যজ্ঞের মূল উদ্দেশ্য কি, গীতাতে ভগবান এই সমস্ত আলোচনা করেছেন। এই সমস্ত ভাবে দেখা যায় সমস্ত কিছুর মূলেই ভগবান ছাড়া অন্য কিছু থাকতে পারে না। এখন আমাদের প্রশ্ন হল সৃষ্টির রহস্য সম্বন্ধে কিছু আলোচনা করতে হবে, যদি এই আলোচনা করতে গিয়ে অনেকেই হয়তো মাথা চুলকামে, এসব কী কথা হচ্ছে, ভাল লাগছে না, কিন্তু একটু ঠান্ডা মাথায় শুনতে হবে। সৃষ্টির তত্ত্ব সবসময় জানবেন এবং লক্ষ্য করবেন, যখনই শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কোনো জায়গায় আলোচনা হবে তখনই দেখবেন দ্বিতীয় স্কন্ধকে তারা লাফ মেরে বেশিরভাগ চলে যান। কারণ বলে দ্বিতীয় স্কন্ধটা অত্যন্ত কঠিন, এত গভীর রহস্য আছে, দ্বিতীয় স্কন্ধ আলোচনা করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু দ্বিতীয় স্কন্ধটা ওই জন্য বৃন্দাবনে আমাদের রসিকতা করে বলেন এখানকার সব বক্তা হলো অদ্বিতীয় বক্তা। বলে কেন, বলে দ্বিতীয় স্কন্ধকে বাদ দিয়ে বলেন ওই যে অদ্বিতীয় বক্তা, দ্বিতীয় স্কন্ধকে কেটে দেন, কেন ওটা বলতো বড় কঠিন, মাথা চুলকাতে হয়। তো আমি এখানে অত্যন্ত সহজভাবে, আমার যোগ্যতা নাই, তথাপি অত্যন্ত সহজভাবে আপনাদের কাছে কিছু আলোচনা করব। খুব ঠান্ডা মাথায় যদি বিচার করেন কিছু বুঝতে পারবেন, গোটা তমাম সৃষ্টির একটু রহস্যের ইঙ্গিত দেব। আর তৃতীয় স্কন্ধে যখন যাবেন তখন সেখানে আবার গভীর সৃষ্টির রহস্য আছে। তো আমরা সৃষ্টির রহস্য নিয়েই বেশি আলোচনা করলে তাহলে মাথাও খারাপ হবে, তাই এখানেই একটু বুঝুন। তৃতীয় স্কন্ধে আমি অল্প আলোচনা করব, যেখানে বলা হচ্ছে, এক্ষুনি বলা হলো একটু আগে কিছুক্ষণ আগে, যত দ্রব্য কর্ম কাল স্বভাব জীব এগুলো সব তত্ত্ব, এগুলো গম্ভীর তত্ত্ব, এগুলো অনুভব করা খুব মুশকিল হয়ে যায়। কাল কর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চ পাঞ্চভৌতিক ইত্যাদি শ্লোক আমি আলোচনা করেছিলাম। এই অধ্যক্ষ যে ভগবান কী করে সৃষ্টি করেন, বলে যখন কোনো কিছু থাকে না, যখন সৃষ্টি বলে কোনো কিছু নেই, যখন সৃষ্টি বলে কোনো কিছু নেই, তখন কে কাকে অবলোকন করবে, ভগবান একা। সেই সমস্ত সৃষ্টি সমবরুদ্ধ সমস্ত ভগব, আমি দশম স্কন্ধের ৮৭ নম্বর শ্লোক থেকে বলেছিলাম, জয় জয় যা যাম জিত দোষ গীত গুণা তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ, ইত্যাদি শ্লোকের আলোচনা। ভগবান যখন সমস্ত কিছু সৃষ্টিকে অবরুদ্ধ করে যখন চুপচাপ থাকেন, তখন টাইম যেটা সময় বলেন সেটাও থাকে না। আবার যখন মহাবিষ্ণু যখন নিঃশ্বাস প্রশ্বাস বলেছিলাম নিঃশ্বাস ত্যাগ করেন, তার সঙ্গে সঙ্গে সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়। এটা ব্রহ্মসংহিতা থেকে আমি কিছু তুলে ধরেছিলাম, আপনাকে মনে আছে, যস্যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তি লোভ মিলজা জগদন্দনাথা বিষ্ণুর মহান ঈশ্ব কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তাহলে এখানে বলছেন যে ভগবানের থেকে নিঃশ্বাসের থেকে সমস্ত জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়ে পড়ে। এক অহম বহু শ্যাম উপনিষদে বলছেন, সে তো স্বরে আমি এক আছি বহু হইব, তখন ভগবান নিজেকে এরমভাবে ব্যক্ত করব। পূর্ব পূর্ব কল্পের বহু পূর্বের যে জীব সকল সব ভগবানেতে নিজেদের যে সংস্কার, এটাকে বীজ রূপে, গাছের যেমন বীজ থাকে, বীজটা থেকে কেউ হট করে অনুভব করতে পারবে না, সেই বীজ রূপে সবাই তাদের পূর্বের সংস্কার নিয়ে অনন্ত জীবরাশি ভগবানের মধ্যে চুপচাপ থাকে। যখন প্রকাশ করেন তখন কীভাবে সৃষ্টিটা হয় সেই সম্বন্ধে একটু বিচার করা হচ্ছে, ঠান্ডা মাথায় যেন সবাই শোনবার চেষ্টা করবেন। বলছেন ভগবান মায়াকে যিনি বসে রেখেছেন, তাই তো, তা নাহলে তো প্রথম এই শ্লোকটা বললাম, জয় জয় যা ইয়াম ইত দোষ, প্রভু তোমার মায়া অজা একে সরিয়ে দাও শিগগিরি, কেন এ সামনে থাকার জন্য আমরা তোমার তত্ত্বকে উপলব্ধি করতে পারছি না। কেন জীবগণ এত বড় সত্য কথাকে অনুভব করতে পারছেন না, কি কারণ থাকতে পারে, যেটা সম্বন্ধে আমি বলেছিলাম, কি বলেছিলাম, না আদত্তে কস্যচিত পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানী ন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তব, কেন মুহ্যন্তি জন্তব, এইসব জীবগণ কেন মোহিত হন, বলছে তার একটাই কারণ, বিভু কখনো পাপ পুণ্য ইত্যাদি এসব নিয়ে মাথা ঘামান না, তার এসব নিয়ে মাথা ঘামান না, তোমরা নিজের কর্মফলে ভোগ কর, আমি তো তোমাদের বলি নাই, তোমরা মায়াতে আকৃষ্ট হয়েছ মায়াকে ভোগ করার জন্য জড়িয়ে ধরেছ, আমি তো তোমাদের বলি না, চৈতন্য চরিতামিতে থেকে এইসব কথা আমি উত্থাপন, দু একটা কথা উত্থাপন না করলে হবে না, ন আদত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতিম বিভুম অজ্ঞানী ন আবৃতম জ্ঞানম তেন মুঝন্তি জন্তবা। কেন মুঝন্তি জন্তবা? বলে অজ্ঞানেন আবৃতম জ্ঞান। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈত্যব, ধর্ম অর্থ কাম মুখ্য আদি এই সব, তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈত্যব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধ্যান। এগুলোকে বিচার করলে বোঝা যাবে, সব বেরোবে। অল্প কিছু কথা আলোচনা করব আমি। তার আগে বলতে চাই, ভগবান বলছেন যে রে যারা আমাকে অনন্য চিন্তয়ন্ত যে জনামাং উপাসাতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম ভামি আহম। সকালে সব কিছু প্রাতকালীন অধিবেশন আলোচনা করা হয়েছিল। ভগবান যোগক্ষেম গ্রহণ করেন, কিন্তু কাদের চা, কাদের যোগক্ষেম? আপনারা বলবেন আমাদের তো কই করে না। তোমাদের করবে, ভগবান কি ঠেকা নিয়েছে নাকি? এটা কন্ট্রাক্টর নাকি ভগবান তোমাদের ঠেকা নিয়েছে? তোমরা তোমাদের তো গ্রহণ করবে না। কেন? তার পুরো কথাটাই তো বলে রেখি, যদিও ব্যতিরিকভাবে তিনিই করছেন এই পুরো সৃষ্টি, অন্যায় ব্যতিরিক ভগবানই করছেন। তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে তিনি জগৎকে কাজেই তিনিই করছেন, কিন্তু যেটা ভক্তের জন্য ডাইরেক্ট তিনি করতে বাধ্য হন, অপরের জন্য তো করতে পারবেন না। তারা নিজের কর্মফলে ভোগ করে, কিন্তু ভক্তের তো কোনো কর্মফল থাকতে পারে না। ভক্তের কোনো কর্মফল থাকে না, বৈষ্ণব পরম বৈষ্ণব যারা তাদের কোনো কর্মফল থাকে না, তারা কর্মফলের বাইরে চলে যায়। ন জন্মকর্ম বন্ধনম বৈষ্ণবানঞ্চ বিদ্যাতে, বৈষ্ণবগণের পরম বৈষ্ণবগণ যারা, তারা তাদেরকে জন্মকর্মের বন্ধন কোনো পীড়া দিতে পারে না। তাহলে এখানে আমরা দুটো শ্লোকের আলোচনা করব, এক হচ্ছে অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুঝ্যন্তি, আর কাদের যোগক্ষেম ভগবান গ্রহণ করেন সেটা সম্বন্ধে ভগবান নিজেই বললেন। ভগবান নিজেই বলছেন যে যোগক্ষেম আমি কার গ্রহণ করি, মানে অনন্য চিন্তয়ন্ত যে জনা মাম উপাসাতে, যারা অনন্য চিন্ত আমাকে অনন্যভাবে আমাকেই চিন্তা করে, যেটা সকালে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। তো অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। তাহলে এইগুলো সব শ্লোকগুলোকে যদি মেলান, ট্যালি করেন, এর মধ্যে কি উত্তর বেরোবে? প্রথম কথা হলো ভগবান বলছেন যে অন্য কোনো চিন্তাই করে না, কেবল আমার চিন্তায় ডুবে রয়েছে, অনন্য চিন্তায়ন্ত যে জানা আমাং উপাসাতে পরিচুপাসাতে তেসাম নিত্যাভিযুক্তানাম, যারা অনন্ত সবসময় আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের, তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামি অহম, তাদের যোগ এবং ক্ষেম যেগুলো প্রাপ্তির জন্য মানুষ চেষ্টা করে সেটাকে পাই দেওয়া, আর সেগুলোকে রক্ষা করে অন্তিমে তাকে আমার চরণ প্রাপ্তি করিয়ে দেওয়া, এটি উদ্দেশ্য। ভগবানের একটা দায়িত্ব, অন্য কোনো দেবতা এইসব দায়িত্বগুলো গ্রহণ করেন না, অন্য কোনো দেবতাগণ এইসব দায়িত্বগুলো গ্রহণ করেন না। ওই জন্য অন্য কোনো দেবতাগণের আরাধনা করলে আপনাদের সেরম একটা সুবিধা হবে না, কেন তারা কোনো ব্যক্তিকে বলবেন তুমি সুন্দরী স্ত্রী চেয়েছো আমি দিয়ে দিয়েছি, তারপর সেটা নিয়ে তোমার কী কেলেঙ্কারি ঘটলো, এ তো আমাকে জিজ্ঞাসা করবে না, আমাকে কি বলেছিল তুমি ধন দৌলত চেয়েছো আমি দিয়ে দিয়েছি। ধনম দেহি জনম দেহি যশো দেহি মাতরম, আহা কত ভালো লাগছে, মায়ের পায়ে তেল মাখাচ্ছে, যশ দাও এই দাও ওই দাও, আরে মূর্খ এটা তোর বন্ধনের কারণ হলো, তো নিজেই বুঝতে পারল না। ধনম দেহি জনম দেহি যশো দেহি মাতরম, আহা মা এই জন্যই তো বসে রয়েছে তোর গোলামি করার জন্য, সব চেয়ে যাচ্ছে দাও দাও দাও দাও দাও, কোনো সময় তো মুখে বেরো না, নাও নাও নাও, এটা একমাত্র বৈষ্ণবের বেরো, সাধুর বেরো, কোনোদিন মুখে বেরোয় না নাও নাও, খালি দাও দাও দাও, এ কি ভিকিরি? আমাদের বৃন্দাবনে আমরা ব্যাখ্যা করি, অনন্তকালের এই যে ল্যাংটোপনা উলঙ্গ ভাব, যত দেয় তৃষ্ণা মেটেন, আরও দাও আরও দাও আরও দাও, কোন সময় তৃপ্তি হবে মানুষের দেখাতে পারে? কোনো ব্যক্তি বলতে পারে এটা পেলে আমি তৃপ্ত হব? হয়েছে কোনো মানুষ আজ পর্যন্ত? কোনো মানুষ হয়েছে কি? কামের বস্তুগুলো দিয়ে দেবো তারপর তারপর সন্তুষ্ট হতে পারবে? আর একটা চাহিদা বেড়ে যাবে, যে কোনো বস্তু চাহিদা দেবে এটা পাওয়ার পর আরেকটা চাহিদা, যেটাকে বলে আমরা শাস্ত্রীয় ভাষায় বলে গীতা সংসার। গীতা সংসার, গুরুদেব শিষ্যকে বলছে গীতাটাকে পড়বি রোজ, যা গীতা এখন নিয়ে পড়ে, গীতাটাকে ইঁদুর কেটে দেয়। বলে দাদ এই বেকার ব্যাপার, ইঁদুর কেটে দেয় এখন কি করে? বলে বেড়াল নিয়ে আসে একটা, ভালো হবে, বেড়াল এলে এবার ইঁদুরটাকে তাড়াবে। বেড়াল এলে বলে বেড়ালটা খাবে কি? বেড়ালটা আমার এখানে কাজ করবে আর বাইরে গিয়ে খেয়ে আসবে, এই জন্য একটা গরু দরকার, দুধ কোথা থেকে পাবো? এইভাবে গরু চলে এলো, গরু পালন করতে গিয়ে ভজনের অসুবিধে, আবার অন্য অন্য লোক রাখার দরকার পড়ে, এইবারে গীতা আর টুল টু সংসার হয়ে গেল। যা গুরুদেব এসে বললে আমি তোমাকে গীতা পাঠ করতে বলেছি, তা বলে তো গীতা একটা বিরাট সংসার করে ফেলেছো তুমি, তুমি তো মরলে সংসারই হয়ে গেলে, ওই কী করবো গুরুদেব, গীতার জন্যই এটা হলো। বাহ, ভালোই গীতা তুমি বুঝেছ। এইভাবে লোকে গীতা সংসার তো এখানে বলছে, আর যোখে জগতের লোকে ভালো ছিল, একা ছিল, সে কোথা থেকে বললো না ওকেই আমার চাই, বিয়ে করতেই হবে, বাপ বললো আমি তোকে ত্যাগ করবো, তোমাকে ত্যাগ করে দেবো, আমার দরকার নেই, যার সঙ্গে মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম, ওকেই আমার চাই, নে তাহলে ওকেই চাই। নিয়ে আবার ছ মাসের মধ্যে লাতালাতি এবং ডিভোর্স হয়ে গেল। যা কী হলো রে? বললে আর চাই না। কেন রে? ছ মাস আগে যে বললি মরবো আমি, আত্মহত্যা করো না করলে, এই হচ্ছে আপনাদের চাওয়া পাওয়া, সংসারের লোকেদের এই হচ্ছে চাওয়া পাওয়া। কীরকম বলে কবি রবীন্দ্রনাথের ভাষায় সেটাকে বলতে বলতে গেলে কীরকম বলতে হয়? বলছে যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। কেমন চাওয়া? চাইবার আগে চিন্তা করলে না কেন? যাহা চাই তা ভুল করে চাই, আর যা পাই তা চাই না, এ আবার কেমন কথা? বুদ্ধিমান ব্যক্তি চাওয়ার আগেই চিন্তা করবে যে ওর পরিণামটা কী হবে, পেয়ে কী করবো। কোনো বস্তুর ইউটিলিটি না জানলে সেই বস্তুটা নিয়েই বা কী করবে? একটা শিশু বাচ্চা দু বছরের, তাকে একটা সোনার দানা এই গয়নাগাটি সব তার হাতে দিয়ে বলে এটা আবার একটা কী? হ্যাঁ, একটা বাঁদরের হাতে যদি মুক্তের মালা দেয়, সীতাদেবী বললেন এই মালাটা তুই নে হনুমানকে গলায় পড়ি, হনুমান এটাকে নিয়ে দাঁত দিয়ে ছিঁড়ছে, বলে কী রে তোকে এত বড় দামি একটা মুক্তের মালা দিলাম, এ যুদ্ধ সুদুর্লভ, এত দামি মুক্তের মালা তুই এটা দাঁত দিয়ে ছিঁড়লি? বললে মা আমি কী করবো, এটাকে ছিঁড়ে ছিঁড়ে দেখছি এর ভেতর রাম আছে কি না, এটা রাম নেই, আমি কী করবো? এটা হনুমানজি মহারাজ বলেছিলেন। আর সাধারণ বাঁদরগুলো যে বাজারে আছে সেগুলো কী হবে? মুক্তার মালা দিলে দাঁত দিয়ে ছিঁড়বে? হনুমানজির ব্যাপারটা গণিনাম জ্ঞানীনাম বরিষ্ঠম, হনুমানজির উপায় জ্ঞানী কেউ নেই, কথার কথা আমি এর উদাহরণ দিলাম রামায়ণ থেকে। তাহলে একটা বাঁদরের গলায় মুক্তার মালা, এই কথাটা একটা আমাদের প্রচলিত, দিলেই ছিঁড়ে ছিঁড়বে, কিন্তু এক ছড়া কলা দিয়ে দাও পাঁচ থেকে পাঁচানা দাম, ও আরামে খাবে, ছিঁড়েছে বলে একটা ভালো জিনিস পেয়েছি, ভালো জিনিস পেয়ে গেছে খাওয়ার জিনিস। এই জন্য আমাদের ত্রিবিক্রম মহারাজ বলে একজন ছিল, সেই চৈতন্য গণ আমাদের প্রভুপাদের গণ, আমার গুরুপাদ পদ্মের সঙ্গেও থাকতেন তিনি একসঙ্গে, তিনি অত্যন্ত কঠোর ব্যক্তি, কড়া ব্যক্তি ছিলেন, তাকে দণ্ডবোধ করলেই তিনি বুঝতে পারতেন কে কপট, এত নিষ্ঠা বা ভজন, আমাকে কেন জানি না খুব ভালোবাসতেন এবং প্রচুর আশীর্বাদ করতেন, অনেক কথা, সেসব কথা আর কে কাজ নেই। তিনি অত্যন্ত আমাদেরকে হাসির উদ্রেক করিয়ে একটা কথা বলতেন, সেসব কথা সে মানে হাসতে হাসতে পেট ব্যথা বলতেন সুন্দরভাবে, যে বান্দরে শিলে কলা আর শুয়ারে সেনে কি কচু, শুয়ারে সেনে কচু আর বান্দরে সেনে কলা, বাঙাল ভাষায় বলতে ঢাকার লোক পরিষ্কার জানিয়ে দিতেন, লে কি করবা, হ্যাঁ বান্দরে সেনে কলা আর শুয়ারে সেনে কচু আর তুমিও কচু চিনছ আর কি চিনছ, এই নিয়ে লাভ পূজা প্রতিষ্ঠা আর মারামারি এই নিয়ে থাকো, এইটি হলো সাধুগিরি। যে যত বড় আসনে বসতে পারবে হনুমান হতে পারবে সে তত বড় সাধু। বর্তমান দিনে এই যে মাপকাঠি, কার কত শিষ্য বেশি, কে কত বেশি টাকা আনতে পেরেছেন, কে কত বড় মঠ করতে পেরেছেন, সোসাইটি কে কত কচুরি পুরি আপনাদের মুখে ঠেসে ঢুকিয়ে দিতে পেরেছেন, এগুলো হচ্ছে গুরুত্ব। আপনারাও যেরকম মূর্খ আপনাদের সেরকম লোকে মেলে, কিছু করার নেই। এই ত্রিবিক্রম মহারাজের কথা এটা মনে পড়ে আর আমি হাসি একা একা। হ্যাঁ ঠিকই বলেছেন, বান্দরে সিনে কচু আর শুয়ের, হ্যাঁ বান্দরে সিনে কলা, ঠিকই বলেছেন, অন্য কিছু বোঝে না, এসব কী বুঝবে তারা, ছিঁড়বে, কোনো কিছু তত্ত্বজ্ঞান আলোচনার কোনো প্রয়োজন নেই তাদের। কেবল এইসব দাঙ্গা হাঙ্গামা মারামারি। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে এখানে দেখলাম যে সৃষ্টির আলোচনা প্রসঙ্গে প্রথমে মায়ার অধীশ্বর ভগবান বিবিধ রূপ ধারণ করতে ইচ্ছা করলেন, যেটা উপনিষদ থেকে আমি বললাম এক্ষুনি, এক অহম বহুস্যাম, আমি এক আছি বহু হইব। এই সময় যখন ভগবান একা বিদ্যমান ছিলেন, এমনকি ভগবান যে শক্তির প্রকাশ করে, ভগবানের শক্তির প্রকাশ না হলে শক্তির সঙ্গে খেলবে কে? খেলাটা কার সঙ্গে করেন ভগবান? ভগবান শক্তিকে প্রকাশ করেন, তার সঙ্গে খেলেন, আর শক্তি যদি প্রকাশ না, কার সঙ্গে খেলবেন? ওই জন্য তো এখানে বলছে সম বা রুদ্ধ সমস্ত ভগ, সমস্ত শক্তিকে নিজের মধ্যে অবরুদ্ধ করে রেখে তিনি কি করতেন, শয়ন করে রয়েছেন। তাহলে আমরা দেখছি এই যে শয়ন করে রয়েছেন, এই সময়তে শক্তির প্রকাশ নাই, আর যখন শক্তির প্রকাশ নাই তখন শক্তির সঙ্গে খেলবার কোনো প্রশ্নই আসে না, অর্থাৎ ভগবানের লীলা আমরা পাচ্ছি না। নিত্য জগতে ভগবান বৃন্দাবনে তো করছেন, কিন্তু এই যে মহাবিষ্ণু যেটাকে জগৎ, তার আগে চুপচাপ বসে রয়েছেন, চুপচাপ শয়ন করে রয়েছেন, কোনো কিছু শক্তি প্রকাশ হলে তার সঙ্গে খেলা হয়, শক্তির সঙ্গে ভগবানের বিলাসটাই হচ্ছে লীলা। এখন শক্তি যখন প্রকাশ হলো না তখন স্বাভাবিকভাবেই বলতে নেই, বলবার দরকার পড়ে না, সময় বলে কোনো কিছু ছিল না। যখন সময় বলেও কোনো কিছু ছিল, কথাটা আমার অনুভব করতে পারছে কিনা লোকে? বলছেন সময় বলে কোনো কিছু ছিল না, যে সময় করার কথা আমি বলছি, যেটাকে আপনার টাইম বলেন গোনেন, সে সময়টাও ছিল না। মহাকাল যেটাকে বলে, মহাকাল নিত্য, কিন্তু এরাও প্রকাশ পায় ভগবানের ইচ্ছায়। এখন সে অবস্থায় ভগবান রয়েছেন, তারপরে ভগবান, ভগবানের ইচ্ছা হলো এক অহম বহুস্বাম, তখন তিনি কী করলেন, মায়ার অধীশ্বর সেই ভগবান বিবিধ রূপ ধারণ করতে ইচ্ছা করে আত্মমায়া দ্বারা যথাক্রমে প্রাপ্তকাল, অদৃষ্ট প্রকৃতি আশ্রয় করিয়েছিলেন। অদৃষ্টকাল এবং প্রকৃতি এরা আশ্রয় করে আস্তে আস্তে এক্সপ্যানশন করছেন, বাড়াচ্ছেন। ভগবান যখন কালেতে অধিষ্ঠিত হলেন, ভগবান যতক্ষণ কালেতে অধিষ্ঠিত না হন কালের কোনো বিক্রম দেখা যায় না, বিক্রম মানে প্রতাপ কালের দেখা যায় না। ভগবান কালেতে অধিষ্ঠিত হলে কাল থেকে গুণের বিভাগ হলো শতরজতম গুণ। একথা কান খুলে আপনাদের শুনে রাখতে হবে যে শতরজ এবং তমগুণের প্রভাবে এই জগতে সমস্ত ক্রিয়াকর্ম চলছে। কারোর অবিশ্বাস আছে নাকি? কার অবিশ্বাস আছে? ভগবান গীতাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কি জানিয়েছেন, কি জানিয়েছেন, এ কথা আমি আগেও আলোচনা করেছি অনেকবার। প্রকৃতি ক্রিয়া মানেনি গুণ ও কর্মই রবসা, প্রকৃতি ক্রিয়া মানেনি, প্রকৃতি তোমাকে কর্মে নিয়োগ করে রেখেছে। যেমন একটা একটা কলুর বলদ, কলু কী করে, বলদটাকে বেঁধে দিয়ে নাক ধরে টানতে থাকে, চলতে থাকে, সে তে ঘুরতেই আছে, তারা কোনো কাজ নেই। সেরকম প্রত্যেকটা জীবকে ভগবানের মায়া এরকম নাকে রশ্মি দিয়ে ঘোরাচ্ছে, যেটাকে গীতাতে পরিষ্কার বলে দিয়েছেন, প্রকৃতি ক্রিয়া মানানি গুণ ও কর্মের অবসা, গুণ এবং কর্মের বশেতে প্রকৃতি যে শতরজতম গুণ, এর দ্বারা পরিচালিত হয়ে মানুষগণ বিভিন্ন ক্রিয়াকর্মে ব্যস্ত রয়েছেন। এটা এই জগতে যারা সিদ্ধ মহাত্মা তারা কিন্তু এই অবস্থায় নেই, তারা প্রকৃতির প্রভাবের বাইরে। কিভাবে হয় বলছেন, বাড়িতে হঠাৎ ঘরেতে দেখা গেল, শান্ত ঘরেতে হঠাৎ লড়াই লেগে গেল, কি করে বলছেন, ভেতরে হঠাৎ কালকে কি ঘটনা ঘটেছিল সে কেন্দ্র করে এই শাশুড়িকে এই বৌমা একটা হট করে মুখ দিয়ে একটা শব্দ বলে ফেলল, বলার সঙ্গে সঙ্গে শাশুড়ি গেল খেপে, গিয়ে বিরাট উত্তর দিতে আরম্ভ করল, তার পেছনে বেরিয়ে গেল তার ছেলে, এইভাবে তুমুল লড়াই শুরু হয়ে গেল। এর পেছনে যদি অনুসন্ধান করা যায় কারণ, তাহলে দেখবে এর পেছনে কী কী গুণ ক্রিয়া করছিল, বই যে তমগুণ এবং রজগুণ। হঠাৎ তমগুণের বিকার হলো, তার মুখ দিয়ে একটা বাজে শব্দ বেরোলো, সেই শব্দের প্রভাবটা তার কানে গেল, সেটা শুনে তারও রজগুণের উদ্যোগ হলো, লেগে গেল লড়াই, ধুম দাম ব্যাস, এ পুড়িয়ে দিচ্ছে, ও মেরে দিচ্ছে, কেটে দিচ্ছে, একে তাড়িয়ে দিচ্ছে, কি হচ্ছে এগুলো, প্রকৃতি ক্রিয়া মানেন, প্রকৃতি তোমাকে নাচাচ্ছে। কিরকম, যেমন আমি পুতুল খেলার কথা বলেছিলাম, ছোটবেলায় যারা বৃদ্ধ মানুষ আছেন তারা জানেন, গ্রামেতে পুতুল খেলা হতো, পুতুলগুলোকে পেছন দিয়ে কে নাড়াচ্ছে কেউ জানে না, এ কালো সুতো বা চুল দিয়ে এরম নাচাচ্ছে, এই পুতুলগুলো মারামারি করছে, কথা বলছে, আবার এই সব ব্যাপারগুলো হচ্ছে। তাহলে প্রকৃতি ক্রিয়া মানানি এটা ঠিক এরকম, প্রকৃতি দেবী বিভিন্ন মানুষের সংস্কার অনুযায়ী তাদের শতরজ গুণের প্রভাব অনুসারে তাদেরকে পরিচালনা করছে। সুতো ধরে যেরকম নাচায় ওরা নাচছে, সবসময় নাচছে। এইভাবে চৈতন্য চরিতামৃতের বিচার যদি করা যায় সেখানে গভীরভাবে অনেক তত্ত্ব আমরা অনুভব করতে পারব। পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়। কথাটা কত বড় সত্য কথা, কেউ কেউ অস্বীকার করতে পারবে? কোনো একটা মানুষকে, সুস্থ মানুষকে যখনই পিসাচি প্রাপ্ত হচ্ছে তখন সে কি করবে? ওই পিসাচিটা তার ভেতরে ঢুকেছে, পিসাচি প্রাপ্ত হলে কি করবে? পিসাচি নিজের ক্রিয়াকর্ম করবে। এবং জেনে রাখবেন এই পেতাত্মা সেই সব ব্যক্তিদেরকে আক্রমণ করে যাদের গ্রহটা অত্যন্ত হালকা, যাদের ভক্তি শৌচাচার নেই। ভালো করে খেয়াল করবেন, যাদের শৌচাচার নাই, যারা লঘুসংখ্যা গুরুসংখ্যা এগিয়ে ধোয় না, কাপড় চোপড় কিছু না, রাস্তা আদি কোনো নিয়ম মানে না, যা খুশি করে, শৌচাচার যাদের নেই, আচরণ কিছু নাই, এবং যারা গ্রহ যাদের খুব হালকা, যাদের ভক্তি বলে কিছু নাই, জাগতিক ব্যাপারে যত আচার বিচার কম থাকবে, যত গ্রহ হালকা থাকবে তত থাকে বেশি ধরবে। কেন? পেশাত্মা যখনই কারোর ভেতরে ঢোকেন, ঢোকার আগে সবসময় আগে চিন্তা করবে ওর যে কনসিয়াসনেসের ডিগ্রিটা আছে ওটাকে আমি ওভারল্যাপ করতে পারবো কি না। বোঝা গেল কি বললাম? ওর যে কনসিয়াসনেসটা ভেতরে আছে, যতটুকু চেতনা আছে, ওটাকে আমার পক্ষে তাড়াতাড়ি চাপা দেওয়া সম্ভব হবে কি না। তাহলে তো আমার নিজের বিক্রম, আমার নিজের যে ইনফ্লুয়েন্স সেটা প্রভাব করতে পারবো না। যে ব্যক্তি স্বাস্থ্য আদি আলোচনা করেন, যিনি গুরুচরণ আশ্রয় করেছেন, যিনি মন্দিরে যান, স্বাভাবিকই তার কনসিয়াসনেসের ডিগ্রি বেশি, তাকে পেতাত্মা ধরতে পারবেই না। কী করে ধরবে? পেতাত্মা ধরে তো এইভাবে আগে ভেতরে ঢুকে পড়বে, বাইর রূপে তোমার চেতনাটাকে কভার আপ করে দেবে, তোমার চেতনাটাকে ঢাকা দিয়ে দেবে, চেতনাটাকে ঢাকা দিয়ে এবার নিজের দুম দাঁড়াক্কা আরম্ভ করলো। পিসাচি পাইলে হয়তো মাতুচ্ছন্ন হয়। হ্যাঁ, দক্ষিণ ভারতে মাদুরাইয়ের কন্যা একমাত্র কন্যা ল্যাংট হয়ে গাছে উঠে বলল, রাজা বললো, সর্বনাশ, দুদিন পরে আমার কন্যার বিয়ে, কি হলো? ভূতে ধরেছে, কাপড় চোখ করে গাছে উঠে বলল, সর্বনাশ করেছে। যে মন্ত্র বললেছে আরও বেশি করে তাকে একবার তেড়ে আসে, কিছুতে হলো না। লাস্টে দেখে গেল, এই কী করো তুমি যাবে? বললে লক্ষণ দেশিক রামানুজাচার্য তার চরণের জল এনে যাবো আমি। সবাই তো অবাক, বলে কালকে ছোঁড়া তার চলের জল, আমরা এত বড় বড় ব্রাহ্মণ রয়েছি, সাধু রয়েছি, আমাদের জল কিছু হবে না, তোদের জলে কিছু হবে না। এইভাবে প্রত্যক্ষ প্রমাণ ইতিহাস। তাহলে পিসাচিকে তাড়াবার জন্য যখন সর্ষে দিয়ে এরকম ডলা মারে এরকমভাবে, বলে আরে বাবা আমাকে ছেড়ে দে, আর পাচ্ছি না, আমায় ছেড়ে দে, চিৎকার করবে, বলে যা এক্ষুনি, বলে যাচ্ছি এক্ষুনি, কী করে যাবি? আমি বিশ্বাস করবো কী করে? এই সিলটাকে দাঁতে করে নিয়ে যা, না জুতোটাকে জায়গাটা নিয়ে যা, নিয়ে গেলে ফেলে দিয়ে অজ্ঞান হয়ে চলে গেল, তার মধ্যে গেছে। এইভাবে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের হয় সেই ভাব উদয়। এটা জেনে রাখবে, এই কথাটা মনে রাখলে আর মায়া বেশি বিক্রম প্রকাশ করতে পারবে বলে মনে হয় না। আর ভুলে গেলে এখান থেকে ঘরের কথা ঘরে, আর মঠের কথা মঠে, তাহলে আর কোনো অসুবিধা নেই, আমার সব চিৎকার চেঁচামেচি বিতে হয়ে গেল, লাভ কিছুই নেই। যাই হোক, এখানে এখন বলছেন ভগবান যখন কালের ওপর অধিষ্ঠিত হলেন তখন শতরজ গুণের সমতা নষ্ট হলো। খুব ভালো করে এটা মনে রাখতে হবে, যখন সৃষ্টির কোনো ক্রিয়াকর্ম দেখা যায় না তার মানেই হলো শতরজ এবং তমগুণের ব্যালেন্সিং অবস্থা। বোঝা গেল কী বললাম? শতরজ এবং তমগুণের ব্যালেন্সিং অবস্থায় কোনো কিছু ক্রিয়াকর্ম দেখা যায় না, শতরজ তমগুণ একবার ব্যালেন্স অক্ষোভিত অবস্থা। কিন্তু যখনই কালের উপর অধিষ্ঠিত হলেন তখনই এই শতরজ গুণের যে ব্যালেন্সটা এটা ক্ষোভিত হলো, ব্যালেন্সটা আপডাউন হয়ে গেল। ব্যালেন্স যেই আপডাউন হয়ে গেল তখন গুণগুলো ক্ষোভিত হয়ে গেল, ক্ষোভিত হয়ে একে অপরকে ডোমিনেট করার চেষ্টা করছে। এইভাবে ভগবান কী করেন, কালে অধিষ্ঠিত হলে কাল হইতে গুণের বিভাগ জন্মে, সতরজগুণের সমতা নষ্ট হয়ে যায়, তাতে সৃষ্টির জন্য একটা উন্মুখতা হয়, সৃষ্টির জন্য একটা ক্রিয়েশন, একটা সৃষ্টির একটা একটা মুহূর্ত আসে, এবার সৃষ্টি হবে, সম্ভাবনা পসিবিলিটি আসে। আর তখন ভগবানের অধিষ্ঠান বসে প্রকৃতি তখন রূপান্তর আয়ন করে, প্রকৃতি কাল কর্ম গুণ জীব ইত্যাদি অদৃষ্ট এইসব তত্ত্বগুলো আমি আলোচনা করেছিলাম। আর জীব অদৃষ্ট রূপী একটা মহত্তত্ত্বের একটা সম্ভাবনা দেখায়। মহত্তত্ত্ব মানে কি? মহত্তত্ত্ব মানে একটা বিগ, একটা বিরাট সম্ভাবনা। জীব এই সৃষ্টির একটা গোপন রহস্য, এটাকে বলা হয় মহত্তত্ত্ব। মহত্তত্ত্ব জন্ম নিল, এইটার থেকে এবার সমস্ত সৃষ্টি তৈরি হন। এই মহত্তত্ত্ব থেকে রজ এবং শতগুণের দাদা বর্ধিত হয়ে বিকারপ্রাপ্ত হলো। এই বিকারপ্রাপ্ত যখন হলো, তখন দ্রব্য জ্ঞান এবং ক্রিয়াশক্তি স্বরূপ তমপ্রধান একটা তত্ত্ব হলো, তার নাম অহংকার তত্ত্ব। আপনারা জেনে থাকবেন যে অহংকার তত্ত্ব ছাড়া কোনোদিনই কেউ কোনো ক্রিয়াকর্ম করতে পারে না। বলি আবার কি কথা বললেন? বলে হ্যাঁ, অহংকার তত্ত্ব ছাড়া কোনো ক্রিয়াকর্ম সম্ভব হয় না। বলে কেন? বলে এই অহংকারটা কখনো শুদ্ধরূপে বৈষ্ণবদের মধ্যে থাকে, শুদ্ধরূপে। সেই শুদ্ধরূপে অহংকারটার মানে হলো আমি কৃষ্ণের দাস, এ শুদ্ধ অহংকার। যখনই এই অহংকারটা বিকৃত রূপে থাকে, তখন আমি তো মায়ার দাস, এই মায়ার দাসত্ব করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন মায়ার দাসত্ব করতে গিয়ে কখনো রাজা, কখনো প্রজা, কখনো ভিকিরি। এখানে চৈতন্য চরিতামৃত সুন্দরভাবে বলেছে, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, যাকে পানিশমেন্ট দিচ্ছে রাজা, তাকে দড়িতে বেঁধে ওপর থেকে এরকমভাবে ফেলছে জলে, এরকম করছে, আবার তুলে নিচ্ছে, আবার জলে ফেলছে। সেটা চৈতন্য চরিতামৃত বলছে, কখনো রাজা, কখনো প্রজা, কখনো ভিকারি, কখনো পশু পাখি, কখনো স্ত্রী, কখনো পুরুষ, বিভিন্ন জনিতে ফেলে দিচ্ছেন। ফেলে এই জীব সকল নিজের কর্মফলে অনন্তকাল ধরে এরকমই জন্ম এবং কর্ম। অনাদি কর্ম ফলে পরিহবার নব জলে তরিবারে না দেখি উপায়। ভক্তিবিনোদ ঠাকুর এসব বলেছেন, অনাদি কর্ম ফলে পরিহবার নব জলে তরিবারে না দেখি উপায়। পরে দেখা গেল সাধুগুরু বৈষ্ণবের যখন সঙ্গ হয়ে গেল তখন সমাধান। সেটা চৈতন্য চরিতামৃতে বলছেন যে এই ভাসতে ভাসতে একটা কাষ্ঠখণ্ড যেমন কুলেতে ভেড়ে, একটা কাঠের খণ্ড অনেক দিন ধরে জলে ভাসতে ভাসতে একটা কুলেতে যখন এলো, তখন কুলে এসে এবার ঢেবেতে ধাক্কা দিয়ে দিল, সে পারে গিয়ে পড়ল। চৈতন্য চরিতামৃতে সে এরকমভাবে বলেছে যে অনাদিকাল ধরে এই মায়া সাগরে ভাসতে ভাসতে কখনো কোনো সৌভাগ্যক্রমে তার কুলেতে এসে পড়ল। এবার সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে তার কি হলো, আত্মজ্ঞান হলো। তখন সে জানতে পারল এই জগতের কোনো বস্তু বা ব্যক্তি আমার আপনজন নয়, আমার একমাত্র আপনজন হলো ভগবান, এছাড়া কোনো, এটা কোনো গল্পকথা নয়, এটা হচ্ছে মোস্ট প্র্যাকটিক্যাল বিষয়। এত বড় বিজ্ঞানভিত্তিক বিষয় জগতে আর কিছু দেখাতে পারবেন না, আপনাদের কারোর ক্ষমতা নেই। তাহলে এই সত্যটা জানবার জন্য কত দেরি হয়ে গেল আমাদের, কত জন্ম আমরা নষ্ট করলাম, এখনও আমরা এই মানুষ্যদেহ মনুষ্যদেহ লাভ করেছি, এত সুন্দর চোখ, হাত পা, কান, নাক, মুখ, কত বুদ্ধি দিয়েছেন ভগবান, এখনও বলছি এক জন্মে কি ভগবানকে পাওয়া যায়, আরে ছাগল, এক জন্ম, এটা অনন্ত জন্ম ধরে চলছে। যারা বলে এসব ফাঁকিবাজি কথা, এক জন্মে কি হয়, এক জন্ম মানে এটা কি এক জন্ম নাকি, তো অনন্ত জন্ম ধরে ঘুরছি, তাই এটা এক জন্ম হলো, কে বললো এক জন্ম, অনাদিকাল ধরে এটা চলছে। তাহলে যার এরকম অবস্থা হলো সেই, তাহলে দেখলাম অহংতত্ত্ব ছাড়া হয় না। কেন? ভক্তের এরকম ভাব আসবেন আমি ভগবানের দাস, এটাও তো একটা অহংকার। তা অহংকার শুদ্ধরূপে থাকলে সেটা বন্ধনের কারণ হয় না। অহংকার যখন অশুদ্ধ রূপে থাকে তখন সেটা, এটা আমার ছেলে, এটা আমার স্বামী, এটা আমার বাড়ি, জানেন এটা আমার বাড়ি, এইভাবে সব আমার তোমার করে খুনোখুনি হয়। তাহলে অহংতত্ত্ব যখন শুদ্ধরূপে থাকে তখন সেটা কি এটা ভালো। অহংতত্ত্ব না থাকলে হবেই না, ভজন করতে ইচ্ছে করবে কী করে। আমি এসব কথা অন্য অন্য সভাতেও প্রচুর আলোচনা করেছিলাম, সেগুলো সব পুনঃপুনঃ আলোচনা করলে অনেক সময় লাগে, সময় চলে যায়। এইসব তোলা আছে, কেউ যদি শোনে তো ভালো। অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা শঙ্করষণ, বাসুদেব হলো চিত্তের, বলেছিলাম এসব কথা। হ্যাঁ, অনিরুদ্ধ মনের, এতে সব কথা বলেছিলাম সব সব, কিন্তু কে শোনে, শোনার লোক কই। আর বারবার একই কথা আলোচনা করলে সময় চলে যাবে। যাই হোক, আমি দেখছি কি করা যায় সময় যদি হয়। এখানে বলছেন তাহলে তমগুণ, তাহলে কি হলো ভগবানের ওই যদি কালেতে অধিষ্ঠিত হলো তখনই তার তো সতরজতম গুণের বৈষম্য দেখা দিল, তাতে সৃষ্টির একটা উন্মুখতা চলে এলো, তার সঙ্গে প্রকৃতি তখন রূপান্তর আনয়ন করে ভগবানের অধিষ্ঠান বসে এবং জীবের অদৃষ্ট রূপে মহত্তত্ত্ব জন্ম নেয়। আর সেটা আবার রজ এবং শতগুণের দ্বারা বর্ধিত হয়ে মহত্তত্ত্ব বিকারপ্রাপ্ত হয় এবং তা থেকে দ্রব্য ম্যাটার, ম্যাটার দ্রব্য আর তার সেন্স দ্রব্য জ্ঞান এবং অ্যাকশান ক্রিয়া অ্যাকশান এগুলো সৃষ্টি হয়। হ্যাঁ, দ্রব্য জ্ঞান এবং ক্রিয়াশক্তি স্বরূপ তম প্রধান একটা বিষয় তৈরি হয় তত্ত্ব প্রকাশে, তার নাম হচ্ছে অহংকার তত্ত্ব। এই অহংকার তত্ত্ব না হলে সৃষ্টির কোনো কিছুই সম্ভব হবে না। তারপরে এই অহংকার তত্ত্ব বিকৃতভাব হয়ে তারপরে এই অহংতত্ত্ব যেটা হলো এই অহংতত্ত্বটায় ডিভিশন হয়ে তাতে সাত্ত্বিক অহংকার অহংতত্ত্ব হলো, এখন অহংতত্ত্ব হলো এই অহংতত্ত্বটা ডিভিশন হয়ে সাত্ত্বিক অহং সাত্ত্বিক অহংকার রাজসিক অহংকার এবং তামসিক অহংকার তিন রকম বোঝা যাচ্ছে ভালো করে। সাত্ত্বিক অহংকার থেকে দেবতাগণ হলো, সেটা আমি আগেও কদিন আগেও বলেছি। সাত্ত্বিক অহংকার থেকে কীভাবে দেবতাগণ হলো, রাজসিক অহংকার থেকে সাত্ত্বিক অহংকার থেকে দেবতাগণ হলো, আর রাজসিক অহংকার থেকে ইন্দ্রিয়গণের জন্ম হলো, আর তামসিক অহংকার থেকে তন্মাত্র শব্দ স্পর্শ রূপরস গন্ধ ইত্যাদি উৎপত্তি হলো। শব্দ স্পর্শ রূপরস গন্ধ, শব্দ স্পর্শ রূপরস গন্ধ এই পঞ্চ তন্মাত্র গঠিত হলো। এখন এইখানে অত্যন্ত গভীর বিচার করতে হবে, অন্যদিকে মন চলে গেলে কিছুই বোঝা যাবে না। এখন যে আলোচনাগুলো হবে তার মধ্যে যদি মন অন্যদিকে চলে যায় তাহলে বিন্দুবৎসর্গ বোঝা যায়, মাথা খারাপ হয়ে যাবে। সেই জন্য বলছেন এই যে অহংতত্ত্ব থেকে ভাগ হয়ে সাত্ত্বিক অহংকার থেকে দেবতাগণ, রাজসিক অহংকার থেকে কি হলো ইন্দ্রিয়গণ, এবং তামসিক, ইউর অ্যাটেনশন প্লিজ, তামসিক অহংকার থেকে শব্দ স্পর্শ রূপরস গন্ধ ইত্যাদি উৎপন্ন হলো। এখন শব্দ স্পর্শ রূপরস গন্ধ এগুলো কি করে হলো, আকাশ আদি বিস্তার হলো কি করে, এগুলো সব আমাদের বিচার করে দেখতে হবে কি করে হলো এগুলো একে একে। বলে এই সাত্ত্বিক অহংকার থেকে দেবতা, রাজসিক অহংকার থেকে ইন্দ্রিয় সম, তামসিক অহংকার থেকে পঞ্চভূতের উৎপত্তি হলো। পঞ্চভূতের উৎপত্তি কি করে হলো, সব বীজ রূপে। এই সংসারের মূল হলেন ভগবান, যে কথা আলোচনা করতে গিয়ে আমি পূর্বে বলেছিলাম। একটি বটবৃক্ষের বয়স হলো 3000 বছর, 3500 বছর, দেখে কি চিনতে পারবে, পাগল হয়ে যাবে। সেই বটবৃক্ষটার কোথায় মূল, কোথায় আসল মূলটা কেউ খুঁজে পাবে না। এরকমভাবে সংসারের যে একেবারে মূল সেটা কোথায় হয়েছে, বলছে এইভাবে আমি যে বলছি এইভাবে থেকে এক্সপ্যানশন প্রকাশ হয়েছে। আশ্চর্যজনক অবস্থা, একটা বটবৃক্ষের ফল একটা পাখি ভোজন করে তার থেকে যে বিষ্ঠা ত্যাগ করবে, সেটা যদি উপযুক্ত জায়গায় জল হাওয়া বাতাস প্রাপ্ত হয় তাহলে কি হবে, সেখান থেকে অঙ্কুরিত হবে। অঙ্কুরিত হওয়ার পর সেই অঙ্কুর থেকে কি হবে, আস্তে আস্তে গাছ বড় হবে। আলো বাতাস জল প্রাপ্ত হওয়ার পর সেই বৃক্ষটা আস্তে আস্তে বড় হতে হতে যখন সেটা 2000-3000 বছর হয়ে যাবে, তখন এই বৃক্ষটার মূল কোথায় কেউ বুঝতে পারবে। অর্থাৎ ভালো করে এটা খুব চিন্তা করতে হবে, বিচার করতে হবে। যেমন একটা বটবৃক্ষের বা যে কোনো বৃক্ষে, শুধু বটবৃক্ষ বুঝলে তো খুব ভালো হয়, পূজাটা সুবিধা হয়। বটবৃক্ষের যেমন এই যে শাখা প্রশাখা মূল কোথায় যে চলে গেছে কেউ ধরতে পারছে না, ঠিক সেরকমভাবে কোনো বীজ থেকে যখন গাছ উৎপন্ন হয় তখন ওই বীজটাকে আর খুঁজে পাবেন না। এই জন্য আমাদের জগতে অনেক উৎপন্ন বীজ আগে না গাছ আঁকে, বীজ আগে না গাছ আঁকে, অনেক তর্ক বিতর্ক, বাস্তবিকে কোনোটাই আগে নয় বেটা, সমস্ত মূলে হলো ভগবান, সব তর্ক বিতর্কে ঝেঁটিয়ে ফেলে দাও, কিচ্ছু না, এইসব তর্ক বিতর্কের সৃষ্টি করে কিচ্ছু হবে না। তাহলে যখনই এটা গাছ উৎপন্ন হয় বীজ থেকে, তখন মূল তো আর আর কোথা থেকে পাবে বীজটা, বীজটা থেকে ফেটে ফুটে এখন বেরিয়ে গেছে গাছ। ঠিক সেরকমভাবে যখন ভগবান এই জগৎকে ধীরে ধীরে প্রকাশ করেছেন, তার যে মূল রহস্য আমি আস্তে আস্তে বলছি, যার ক্ষমতা আছে সে মনে রাখুন, আর নালে ভুলে যান, আর কী করব। তাহলে বলা হলো এই পঞ্চভূতের উৎপত্তি হবে, সাত্বিক অহংকার থেকে দেবতারা হয়ে গেল, তাম আর রাজসিক থেকে বললাম এক্ষুনি ইন্দ্রিয়গণ, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় ইত্যাদি, আর তামসিক অহংকার থেকে তন্মাত্র, এবং বলছে পঞ্চভূতের উৎপত্তি। তামস ভূতাদির বিকার থেকে আকাশ উৎপন্ন হয়, তামস ভূতাদির বিকার থেকে কি হয় আকাশ, যেটাকে আপনারা স্পেস বলেন। জগতে এমন কোনো বস্তু নেই যার ভেতরে স্পেস অর্থাৎ আকাশ নেই, আছে? জগতে এমন কোনো বস্তু আছে যার ভেতরে আকাশ নেই? কে আছে এখানে উত্তর দেবে কে? জগতে এমন কোনো বস্তু আছে যার ভেতরে আকাশ নেই? কি ব্যাপার, কেউই বলতে পারে না, আকাশ ছাড়া বস্তু হয় না। যদি কোনো ব্যক্তি বলে কেন মহারাজ লোহার একটা খণ্ড রয়েছে যার ভেতরে আকাশ আছে, আমি বলে হ্যাঁ আছে, যারা বিজ্ঞান পড়েছে তারা জানে, যারা হায়ার সায়েন্স পড়েছেন যারা, তাছাড়া সাধারণ ভোকালোক কী বুঝবে, ওর ভেতরেও স্পেস আছে, কে বললো নেই? যত ডেন্সিটি গাঢ় করে দেবে এ পৃথিবী, পৃথিবী এই যে আর্থ যেটাকে পৃথিবী দেখছো, সেটা ওপরটা দুধের স্বরের মতো একটা লেয়ার পড়ে যেটাকে মাটি বলা হয়, তার ভেতরে দেখে এখনও গলিত অংশ যেটাকে লাভা বলা হয়, এখনও দেখবেন জাপান ফাপানে লাভা বেরিয়ে পড়ে এরকম সমুদ্রের জল দেখছে অগ্নিয়গিরি। এখন যদি কোনো সায়েন্টিস্ট বলে আমি এই পৃথিবীর যে অ্যাভারেজ ডেন্সিটি, পৃথিবীর অ্যাভারেজ ডেন্সিটি কেন বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেন্সিটি আছে, একটা অ্যাভারেজ ডেন্সিটি যদি হয়, এখন যদি পৃথিবীর ডেন্সিটিটাকে, পৃথিবীর ডেন্সিটিটাকে যদি ইনফিনিটির দিকে আমি নিয়ে যাই, তাহলে কি হবে? আমি নিজেই প্রমাণ করে দেবো এই পৃথিবীটাকে একটা বিন্দুর মধ্যে নিয়ে আসবো, টোটাল এই পৃথিবীর ভলিউমটাকে আমি একটা বিন্দুর মধ্যে আনতে পারবো। কেউ আছে এখানে শিক্ষিত লোক না না বলবে আমার সঙ্গে তর্ক করে? কেউ পারবে না। কে আমি বলছি ভলিউম তার ডেন্সিটির সঙ্গে প্রপোর্শনে থাকে, তাহলে যদি ডেন্সিটিটাকে যদি ইনফিনিটির দিকে আমি পরিচালনা করি, পৃথিবীর ভলিউমটা আস্তে আস্তে ডেন্সিটি ডেন্সার ডেন্সার ডেন্সার ডেন্সার হচ্ছে একবারে ঘনীভূত একটা বিন্দুতে চলে আসবে, যদি ওরকম ডেন্সিটি সম্ভব হয়। যদি আপনারা কল্পনাই করতে এই ডেন্সিটি হয় নাকি, হ্যাঁ হতেও পারে, ভগবানের পক্ষে সবই সম্ভব, তা নাহলে এই সৃষ্টি হলো কোত্থেকে? যদি বলবেন মহারাজ কিছুই ছিল না হঠাৎ এই সৃষ্টি করতে গেল, আমি তো তার উত্তরই দিচ্ছি, সৃষ্টিটা কীভাবে এক্সপ্যানশন হচ্ছে এরম খুলছে, আবার যখন দেখবেন প্রলয় হবে তখন একটা সৃষ্টির কজটা, একটা সৃষ্টির কারণ আর একটা আগের সৃষ্টির কারণ যে সাবমার্জ করবে, যারা শিক্ষিত লোক তারা বুঝতে পারছেন, সৃষ্টি যখন এক্সপ্যানশন ফুল ফ্লেজেড যখন ধ্বংস হয়ে যায় পূর্ণ পরিপূর্ণ, তখন যে কারণটা একেবারে শেষে আছে হয়েছে সে কারণটা তার আগের কারণে সাবমার্জ করবে, তার কারণটা তার পরের কারণে সাবমার্জ করবে। এই করতে বলতে যেমন ফোল্ডিং, ফোল্ডিং আপনারা যা ফোল্ড হতে হতে হতে হতে আবার গিয়ে একেবারে কোলাপস মেরে যাবে, যা কিচ্ছু নেই, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তাহলে দেখা গেল আমাদের সৃষ্টি কি করে এক্সপ্যানশন হচ্ছে, ধীরে ধীরে সৃষ্টি কি করে প্রকাশ হচ্ছে। বসুন একটু, জল খেয়ে হরিকথা শুনতে পারেন না, তার কি হরিকথা শুনবে? প্রহ্লাদ মহারাজ চারিদিকে আগুন জ্বালিয়ে দিচ্ছে, ওর মধ্যে হরিকথা শুনছে, বলে কোথায় আগুন আমি তো বুঝতে পারছি না। তা আপনাদের আমি তো অবাক, একটু জলের ছিটা সহ্য করতে পারে না, ফুলের ঘায়ে মূর্ছা যায়, এরা শুনবে হরিকথা। হ্যাঁ, হরিকথা শুনবার জন্য কত কিছু করতে হয়। জড়জগতে যারা আগে পড়াশোনা করতেন এই জড় সংসারে, তারা পর্যন্ত পুকুর পেরিয়ে মাথায় করে বই নিয়ে এই এক গ্রাম থেকে কোন গ্রামে পড়তে যেতেন। এখন তো এখানে গ্রামে গ্রামে স্কুল হয়ে গেছে। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, খুব ভালো, তোমার ছেলে মানুষ হবে, ইংলিশ মিডিয়ামে পড়ে। এই হচ্ছে আমাদের অবস্থা। এখানে আমরা দেখলাম তাহলে তামসিক এই যে থেকে আকাশ উৎপন্ন হলো, স্পেস আকাশ উৎপন্ন হলো। এবার এই যে আকাশ উৎপন্ন হলো, এই আকাশের রহস্যটা কি, কি করে হলো? বলে এটা বলে তমগুণ থেকে আকাশ হয়েছে। তামস ভূতাদির বিকার থেকে আকাশ উৎপন্ন হয়। আর আকাশের গুণ হলো শব্দ, আকাশের গুণ শব্দ, আকাশের গুণ হলো শব্দ। আকাশের গুণ হলো শব্দ। এবার এই শব্দ যদি না হতো, শব্দ আদি উৎপত্তি, আকাশের সঙ্গে সঙ্গে শব্দ, তামসিক বিকার, তামসিক গুণ বিকারপ্রাপ্ত হয়ে তামস ভূতাদি বিকার আকাশ হয়। শব্দ আকাশের সূক্ষ্মরূপ, শব্দ আকাশের সূক্ষ্মরূপ। এবার এই শব্দ যদি না হতো তাহলে কিছুই হতো না, শব্দের ফলেতে অনেক কিছু। এবং আমরা শব্দ থেকে যে বিশ্বের উৎপত্তি হয়েছে এটা শব্দব্রহ্মের বিচার ক্রমে চেতনা জাগরণ গ্রন্থেতে আমরা অ্যানালিটিক্যালি আমি আলোচনা করে প্রকাশ করেছি। চেতনা জাগরণ একটা গ্রন্থ, গোমাতার গোহাত্মার ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে এই আকাশ যেটাকে বলছে আকাশ, এই আকাশ বিকারপ্রাপ্ত হলে তা থেকে কি হয়, বায়ুর উৎপত্তি হয়। প্রথমে আকাশ হলো, প্রথমে আকাশ হলো, এত গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই বিঘ্ন, শ্রেয়াংশে বিঘ্নানি বহু। ভালো কাজেতে সবসময় বিঘ্ন আসবে, কিন্তু এটাতে ভেঙে পড়লে চলেন। বলছেন প্রথমে আকাশ হলো, আকাশের স্বাভাবিক গুণ হলো কি, শব্দ সূক্ষ্ম গুণ। এবং আকাশ এবার বিকারপ্রাপ্ত হলে তার থেকে তো বায়ুর উৎপত্তি হলো, আকাশ বিকারপ্রাপ্ত হয়ে কি হলো, বায়ুর উৎপত্তি হলো। এখন বায়ু যেটাকে বলছেন তার মধ্যে স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন, বায়ু যেটাকে বলছেন, বায়ু যেটাকে বলছেন তাহলে তাহলে তার আগের কারণটা থাকবে আকাশের গুণ যেন পরপর ভূতে। তাহলে যেটাকে বায়ু বলছো, বায়ুর মধ্যে আগের যে গুণটা শব্দ এটা স্বাভাবিক থাকবে। বোঝা গেল কি বললাম, কেন ওটার থেকে তো এটা এসছে। এইবারেতে বায়ু আকাশের শব্দকে ধারণ করবে, করে থাকে বায়ুর দ্বারাই আমরা শব্দগুলো, আমার শব্দটা আপনাদেরকে বায়ুর দ্বারাই যাচ্ছে, ইথার তরঙ্গ এটা বলে বৈজ্ঞানিকরা। বায়ু থেকে দেহ ধারণ, ইন্দ্রিয় মন এবং শরীরের পটুতায় জন্মে, বায়ু ছাড়া কিছুই হয় না। সমস্ত বস্তুর অন্তরে বাহিরে স্পেস অর্থাৎ আকাশ থাকবেই থাকবে, আর আকাশ থাকলে পরে বায়ুও থাকে, কিছু না কিছু যত সূক্ষ্মরূপেই থাকবে। তাহলে অদৃষ্ট কর্ম স্বভাবশত, অদৃষ্ট কর্ম এবং স্বভাববশত এখনকার এই যেটাকে বায়ু বললাম, বায়ু তন্মাত্র হলো, এই বায়ু যখন বিকারপ্রাপ্ত হবে তখন থেকে তার থেকে তেজ উৎপন্ন হবে। বায়ু বিকারপ্রাপ্ত হলে তার থেকে তেজ উৎপন্ন হবে, তেজ মানে রূপ, তেজ মানে দেখা যাবে। তাই যেখানেই তেজময় বস্তু তেজ উৎপন্ন হলে দেখবেন তার মধ্যে শব্দ স্পর্শ এবং রূপ তিনটেই থাকবে। কেন এর আগের ভূতগ্রহণগুলি থেকে এর উৎপত্তির কারণগুলো আগে, এর উৎপত্তির কারণটা আগের থেকে হয়েছে, তা আগের থেকে হলে থাকবে। যেমন 100 টাকার মধ্যে 10 টাকা এমনি থাকবে, যেমন মধুর রসের মধ্যে স্বাভাবিকভাবে এই দাস্যরস আদি সব থাকবে, বাৎসল্য এগুলো থাকবে। মধুর রস হচ্ছে পরিপূর্ণ রসের সমাহার, মধুর রসের মধ্যে এমন কোনো রস নেই যেটা নেই, তাহলে এটা বোঝা গেল। তাহলে এখন এই রূপ অর্থাৎ এই যে তেজ, তেজ থেকে রূপ হল, তেজের বিকার, তেজের এই যে তেজের বিকার কার্যকরণ সম্বন্ধ বলছে, তাতে বায়ু ধর্ম সেগুলো সব আগের আগের গুণগুলো আছে। এবার তেজ বিকারপ্রাপ্ত হলে তার থেকে কি হলো, জল রস উৎপন্ন হলো। এবার জল বিকৃত হলে তার থেকে পৃথিবী, পৃথিবীর ধর্ম হলো, পৃথিবীর মধ্যে সব কিছু থাকবে, গন্ধ তো আছেই, পৃথিবীর স্বাভাবিক ধর্ম এটা। তা হলেও এই পৃথিবীর মধ্যে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এইভাবে আপনারা এই জগতের পাঞ্চাল ক্ষেত্রেতে ভ্রমণ করার জন্য ভালো একটা জায়গা পেলেন। সুন্দর, আমরা পাঞ্চাল নগরে ঘুরে বেড়াবো। কী কী নগরে বলে, কী নগরে বলে, এর নাম দেওয়া হয়েছে পাঞ্চাল নগর। আমরা যখন পঞ্চম স্কন্ধের শেষে আলোচনা করব তখন সেখানে দেখাবো কীরকম সুন্দর আলোচনা করা হয়েছে। আমরা পাঞ্চাল দেশেতে খুব আনন্দের সঙ্গে ঘুরবো। এই পাঞ্চাল দেশটার নাম কি বলে, এটার নাম পাঞ্চাল দেশ। এর আসল গোপন ব্যাখ্যা হলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এই পাঞ্চাল দেশে আমরা সবাই বিচরণ করি, বোঝা গেল কী বললাম। জগতে হেন কোনো প্রাণী নেই, জগতে হেন কোনো একজনও প্রাণী নেই যে পাঞ্চাল দেশে বিচরণ করে না বা করেনি, দেখাতে পারে কেউ আছে, সবাই বিচরণ করি। তাহলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই যে পাঞ্চাল ক্ষেত্র, পাঞ্চাল দেশ খুব সুন্দর, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ঘুমতেও ভালো লাগে, সব সময় একটা আনন্দের মধ্যে রয়েছে জীব, এই পাঞ্চাল ক্ষেত্রে রয়েছে। এই পাঞ্চাল ক্ষেত্রে যে কত বিপদ উপস্থিত হয়, এরা স্বাস্থ্যকাররা যারা সাধুগণ তারা জীবকে প্রতিপদে আঙুল দেখিয়ে দেখিয়ে দেন। যা নিশা সর্বভূতানাম তৎসাম জাগরবি সংযমী ইত্যাদি শ্লোকের ব্যাখ্যা আমি করেছি। এই জাগতিক বিষয়ে যে প্রমাণ করতে চাইছে, আমার চেয়ে বেশি বুদ্ধিমান কেউ নেই জাগতিক বিষয়ে, সেই ব্যক্তির বুদ্ধিটাকে নিয়ে সেই ব্যক্তি কোথায় যাচ্ছে, নরকে যাচ্ছে। আর সাধুগণ যখনই বিষয়ের বুদ্ধি আসে তখনই ঘুমিয়ে থাকে, মানে চোখ বুজিয়ে থাকে। যা নিশা সর্বভূতানাম তৎসাম জাগ্রতি সংযম, জগতের লোক যে বিষয়ে কোনো চেতনা পাচ্ছে না, ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ পারমার্থিক বিষয়ে জগতের লোক ঘুমিয়ে রয়েছে, তারা জানবার চেষ্টা করছে না, তাহলে সেটা সম্বন্ধে সাধুরা সবসময় চেতন রয়েছে, জেগে রয়েছে। যে বিষয়ে জগতের লোক ঘুমিয়ে রয়েছে, পারমার্থিক বিষয়ে চিন্তা করছে না, জাগতিক বিষয়ে টাকা পয়সা কত আমার, ও আরে টাকাটা ওখানে রাখ, এতটা টাকা এলআইসিতে রাখ, আর বাকি টাকাটা রাখ ওইখানে, তুই বোকা নাকি, এ তো কম পাবি। এইভাবে সুন্দর সুন্দর বিচার করে একে অপরকে বোঝাচ্ছে, সব বুদ্ধিদাতা, সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা সব জগতে রয়েছে। আমাদের প্রভুপাদ ওই জন্য খুব দৃঢ়ভাবে বলতেন, আমি কখনো পরে এই ঝঞ্ঝাবাদ কেটে গেলে পরে বলবো, এখন হজম করতে পারবে না, প্রভুপাদ বলতেন। সেই জন্য বলছেন এই বোকালোকগুলো নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, কিন্তু যাদের পারমার্থিক চেতনা নাই, পারমার্থিক বিষয়ে তার চেতনা নাই, কনসিয়াসনেস নাই, তাকে স্বাস্থ্য বলছে সে ঘুমিয়ে রয়েছে, সে জেগে নেই। কী জেগে রয়েছে, কী বিষয়ে, টাকা পয়সা কি কত বেশি করে মাল পাবে, গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড কী করে পাবে, এসব কোথায় জমা করবে, এইসব চিন্তা করছে। ভগবান যেখানে পেছনে এরকম লেজনারা বন্ধ করে দিলে আর কি, সব তো কলকাঠি নাচছে ওপরে, হয় ভাবে আমি করছি, প্রকৃতে ক্রিয়া মানানি না, আমি ক্রিয়াকর্ম করছি মনে করে, কর্তা অহম ইতি মান্নাতে, এটাই তো বন্ধনের কারণ। বন্ধনের কারণ কোনটা, কি কাউকে শেকল দিয়ে কেউ বেঁধে রেখেছে, কোথায় কোথায় শেকল কই, কার কার শেকল দিয়ে বেঁধে রেখা হয়েছে, দড়ি শেকল আছে। আমি পাঞ্জাবে ওই জন্য হেসে হেসে বলি, ওরা খুব একটু যদি গরম হয় সহ্য করতে পারে না, এসি চাই, এই চাই ওই চাই সবসময়। তাহলে বন্ধনটা কোথায়, বন্ধনটা চোখে দেখা যাচ্ছে কি? বন্ধনটা চোখে দেখা যাচ্ছে না, এটাকে সূক্ষ্ম বন্ধন, গোপনে বন্ধন রয়েছে। এটা এত বড় বন্ধন যেটাকে ছাড়াবার মতো ক্ষমতা কাউর হচ্ছে না। কর্তা অহম ইতিমান্যতে, আমি কর্তা, এই যে অহংকারটা এটাই বন্ধনের কারণ। কিন্তু অহংকার না হলে ভক্তি হবে না। অহংকার যখন শুদ্ধরূপে থাকবে, আমি কৃষ্ণের দাস দাসী, কৃষ্ণের সেবা করব, এটা না থাকলে সেবা করবে কেন? কাজেই দেখা গেল এইভাবে বিকারপ্রাপ্ত হতে হতে কি হলো, পৃথিবী তার মধ্যে এই যে শব্দস্পর্শ রূপ রস গন্ধ এই সব উৎপন্ন হলো। সাত্ত্বিক অহংকার তত্ত্বের বিকার থেকে মন হলো। সাত্ত্বিক অহংকারতে কি কি হয়েছে? মন, চন্দ্র, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, চারিদিকে দিক দেবতা সব কোথেকে হয়েছে? সাত্ত্বিক অহংকার থেকে প্রারম্ভিক। তারপর অন্য অন্য দেবদেবতা এসছেন। তাহলে প্রথমে কি কি হলো বলছে, মন হলো অহংকার তত্ত্বের বিকার থেকে। মন এবং চন্দ্র, দিক, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমারদ্বয়, অগ্নি, ইন্দ্র, উপেন্দ্র, মিত্র, প্রজাপতি, কয়েকটি ইন্দ্রিয়ের অধিষ্ঠাতি দেবতাগণ সব উৎপন্ন হল। রাজেশ অহংকার বিকারপ্রাপ্ত হয়ে সেখান থেকে সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি আমার যে সংবেদনশীলতা, যেটাকে বাংলাতে বলে সংবেদনশীলতা, সেন্সিটিভিটি উৎপন্ন করলো জ্ঞান, যেটা দেখে আমি বুঝতে পারবো। সব জ্ঞানের উৎপন্ন জড় জগতের সব জ্ঞান। রাজস অহংকার বিকৃত হলে তাতে জ্ঞান শক্তি, বুদ্ধি, ক্রিয়াশক্তি, প্রাণ এবং কর্ণ, কর্ণ ত্বক অর্থাৎ পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, বাক, পানি, পা, পায়ু, পাদ, মেড্র ইত্যাদি অর্থাৎ সকল কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রিয়র উৎপত্তি হল। আর প্রত্যেক কর্মেন্দ্রীয় এবং জ্ঞানেন্দ্রিয় প্রত্যেকের পেছনে একটা করে অধিষ্ঠাতি দেবতা আছেন, এমনকি পায়ু উপস্থ তার সব কিছুর পেছনে কিন্তু গোপন দেবতা আছেন, কেউ জানতে পারে না। আর সমস্ত এগুলো শরীরের ক্রিয়াকর্মগুলো পঞ্চ বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। পান, অপান, উদান, সমান ইত্যাদি যেসব বায়ু আছে, হ্যাঁ, এই পঞ্চবায়ুর দ্বারা এই আমাদের প্রাণ শক্তিটা এই পঞ্চবায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি করে হয় আপনাদের অবাক লাগবে, কি করে হয় মহারাজ? বলছে প্রাণ কাকে বলে? বলছে প্রাণ এমন একটা বস্তু যেটা আপনাদেরকে বর্ণনা করলেও বুঝবেন না। প্রাণ এমন একটা বস্তু বর্ণনা করলে বুঝবো না, মানে না, প্রাণ মানেই হচ্ছে আত্মবস্তু, এটা কি করে বুঝবেন? সেই জন্য তো উপনিষদ বলছেন, নায়াম আত্মা প্রবচনে ন লভ্য, ন মেধায়া, ন বহু, ন সুতে, ন জম এব এসব বৃণীতে তেন লভ্য। কার দ্বারা এই আত্মতত্ত্ব বিজ্ঞাত হবেন তিনি জানতে পারবেন? বলছে যাকে এই আত্মতত্ত্ব, এই আত্মা পরমাত্মা যাকে কৃপা করবেন, বোঝা গেল? তার কোয়ালিফিকেশন সম্বন্ধে আপনার বাহাদুরি কিছু হবে না। ওই জন্য যে যত বক্তৃতা দাও, যত বক্তৃতা শোনো, নায়াম আত্মা পৌঁছানো নলভ্য, ন মেধায়া, ন বহু, ন সুতে, ন কিছুর দ্বারা হবে না। তাহলে কী দ্বারা হবে? জম এব, যে আমি বৃণীতে তে নলভ্য, যাকে তিনি গ্রহণ করবেন এ আমার, এর কাছে আমি নিজের স্বরূপটাকে খুলে দেবো, সেই একমাত্র লাভ করতে পারেন, বোঝা গেল কী কথা? সেই জন্য আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো বাহাদুরি চলবে না। তাহলে আত্মাটা কীভাবে মহারাজ ক্রিয়াকর্ম চলে শরীরে, এই সম্বন্ধে একটু বললে ভালো হয়। শোনো, ঠিক আছে, বলে প্রাণটা এই যে ভেতর, কেউ দেখবেন এই আমার বলতে গেলে, আমার কথাটা বলতে গেলে এখানে দেখান না, আমার বলতে গেলে কেউ কখনো মাথায় দেখে না, পেটে দেখায় না, আমার বলতে এখানে দেখায়। তা স্বাভাবিকভাবে তুমি নিজের পরিচয় নিকেই বললে আত্মাটা কোথায় থাকে, বলে এখানে হয়ে গেল। তোমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সে আমি বলে দিলাম, প্রমাণ করে দিলাম, আমি আমার এই কথা বলতে গেলে সবসময় আঙুলটা এখানে বলি, তাহলে এখানেই আছে আমি, পরমাত্মা বস্তু এখানে, হ্যাঁ ঠিক আছে, সে সম্বন্ধে হলো। এখন আত্মা আমরা শুনেছি আত্মার কীরকম দেখতে, আমি এক্ষুনি বললাম নায়ন আত্মার পৌঁছানো নব্য, ন মেধা। তথাপি বেদান্ত সূত্র বলছে বোকালোকগুলোকে কী করে বোঝানো যায়? তাই তো, একটা তো বলতে হবে, না তো এটা মানবে না। আর ঠিক আছে, তাহলে আত্মাকে কেমন দেখতে সেটা বলতে গিয়ে বেদান্ত বলছে, কি উদাহরণ দেবো, বেদান্ত বলছে গুণাত আলোকবত, গুণাত আলোকবত। বলে জেনে রেখো, খালি এইটুকু কথা আমি বলে দিলাম, এর গুণাবলী আত্মার আলোর মতো। বলে আবার কী কথা, আলো তো এই জগতে দেখছি কত আলো, ওই আলো নয়। এ এমন একটা ডেফিনেশান, এটা আলো বললেও ভুল কথা হয়। কেন ভুল কথা হবে? এই যে বেদান্ত বললো, বেদান্ত কী বললো, কী বললে আর কী শুনলেন আপনি? বলে এই তো বেদান্ত বললো আলোর মতো, তো কথাটা কী বললো ভালো করে কান দিয়ে শুনতে হবে, কী বললো? বলছে গুণাত আলোক বত, বত মানে তুলনা করছে, নয় বত মানে এটা তুলনামূলক, যে এরকম এরকম হবে বত। এই বত, এই যে বত যখনই বলবে তখন বলছে মতো, কিন্তু ঠিক ওই বস্তু নয়। এই জন্য বেদান্ত খুব সাবধানে কথা বলল, কি করে বোঝাবো। বলে ঠিক আছে একটা কথা বলি, গুণাত আলোক বত, গুণেতে এটা আলোর মতো। আরও একটু ভালো করে বোঝানো যাক, বলছেন এটা আলোর মতো বস্তু হৃদয়তে থাকেন, কিন্তু সেটা বায়ুকে আশ্রয় করে সমস্ত শরীরের ক্রিয়াকর্ম, সমস্ত টিস্যু, শরীরের যত অণুপরমাণু আছে, আমাদের যে সেল আছে, যত অর্গানগুলো আছে, বায়ুর দ্বারা, বায়ু এমনভাবে সঞ্চালিত হয় যে প্রত্যেকটা ক্রিয়াকর্ম, যোগের ব্যাখ্যা করতে আরম্ভ করলে অবাক হয়ে যাবে। কী করে যোগীরা বাইরে যেতে পারে, সমস্ত আসতে পারে ভেতরে, এই যে বায়ুর দ্বারা হয়, বাইরের অভিজ্ঞানতা ভিতরে আসে, ভেতরের যে খাওয়া দাওয়া করলেন সেটা হজম হচ্ছে বায়ুর দ্বারা, পান অপান বান উদান সমান, এই পঞ্চবায়ু এক একটা রেসপেক্টিভ ক্রিয়াকর্ম আছে, সেই ক্রিয়াকর্ম কীভাবে অ্যাকিউরেটভাবে সঞ্চালিত হলে পরে তাহলে আপনারা সুস্থ থাকেন। যখনই কোনো বিকারপ্রাপ্ত হবে তখন আপনারা অসুস্থ হয়ে পড়বেন, তখন ফাংশন শরীরের ডিস্টার্বড হবে, তখনই ডাক্তারের কাছে যেতে হয়, বৈদ্যের কাছে, তখন আর হচ্ছে না। যারা সুস্থ অবস্থায় রয়েছেন তারা কি করেন, ভোজন আদি সব নিয়ন্ত্রণ করেন। এখন আমি বোবা হয়ে বসেছি, আমার ভোজনেও সমস্যা দেখা দিয়েছে, কি করে বলবো যে আমাকে যদি রান্নার ব্যবস্থা করে দেন আমি রান্না করে নেব, হচ্ছে না। তাতে আমি শরীরে বিভিন্ন রকম অসুবিধা আমি বুঝতে পারছি, কিন্তু বলতেও পারছি না। আমি যে নতুন বাসনটা কি আনলাম, এই নতুন বাসনটা যদি অন্যকে দিয়ে একসঙ্গে মাজিয়ে ফেললে তাহলে মূর্খ, নতুন বাসনটার কী দরকার আমার, লাভ হলো না। আর ওইখানে সাত্ত্বিক বস্তু দিয়ে রান্না করতে হবে, যে বস্তুটা দিচ্ছি সে বস্তুটা কার, কোন কোম্পানি, কীরকম সেটা বুঝতে হবে, প্রত্যেকটা বুঝে বুঝে করতে হবে, তা নাহলে সেটা রাজসিক তামসিক হয়ে যাবে। গোলমরিচ দিয়ে করলে ভালো হয়, কাঁচা লঙ্কা তামসিক না দিলেই ভালো, কিন্তু বলবো কী করে, আমি তো বোবা। ডালিয়া করলে সেটা নোংরা কোম্পানি দিলে একটা দুর্গন্ধ থাকে, যদি ভালো কোম্পানির হয় একটা তাহলে শুদ্ধ ভগবানকে ভোগ দেওয়া যায়, হবে না। সাত্ত্বিকভাবে রসুই করতে গেলে চিন্তাধারাও সাত্ত্বিক দরকার, কিভাবে করলে ভজন ভালো হবে, কোনো কষ্ট হবে না, শরীরে গরম হবে না, কোনো রকম বিচার, খাওয়ার সঙ্গে সঙ্গে একটা দানা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝে নাও আজকে কী অবস্থা হয়েছে, তেলটা কী ব্যবহার করা হচ্ছে, আগুনটা কীভাবে, সেখানে অমান্য করতে গিয়ে কেউ ছুঁয়ে ফেলেছে কি না সবজিগুলো, কিন্তু কেউ মাথা ঘামায় না, কাকে বলবো, কুকুরের মতো চিৎকার করি আমি। এই সব অ্যাকিউরেসি বলবার জন্য কি আমি ভাগবত নিয়ে বসেছি? এগুলো তো অ কখ, এগুলো বাচ্চা ছেলে জানা উচিত ছিল, এখন আমাদের এইসব জানতে হয়, আর না বললে বলে উল্টো পাল্টো। সেই জন্য প্রসঙ্গক্রমে বলতে হলো, এর জন্য যেন কারণ মনটা বিকারপ্রাপ্ত না হয়, এগুলো না শিখলে আমরা শৌচাচার কোনো দিনই শিক্ষা করতে পারবো না, এমনকি রান্না হলে যেন কেউ দেখে না ফেলে, দেখে ফেললেও সেটা বিকারপ্রাপ্ত হবে। রান্না হওয়ার পর গোপনে চাপা দিয়ে যেতে হবে ভগবানের ঘরে, তারপর ভোগ দিয়ে তারপর দেখবে। এগুলো লোককে কী শেখাবো আমি জানি না। জগন্নাথে যখন ভোগ হয় তখন পান্ডারা কী করেন, নাকে এরম চাপা দিয়ে রাখে, করেন তো, রান্নার তো পদ্ধতি আছে, এতটা ডালিয়া এতটা মুগের ডাল এতটা এইসব দিয়ে একটা মিশিয়ে করতে হবে, এইগুলো কতটা জল দিতে হবে, এগুলো সাধারণ বুদ্ধি। পান্ডারা যখন রসি করেন তখন সেখানে কী করেন, পান্ডারা কাউকে দেখতে দেন না এবং নিজেরাও নাকটাকে বেঁধে রাখেন, নাকের মধ্যে যেন ভগবানের ওই যে সুন্দর রান্না হচ্ছে সে রান্নার গন্ধটা পর্যন্ত আমার নাকে যেন না আসে। বলে কেন, গন্ধ গেলে কী হবে, এই জড়জগৎ হলে এসব তক্ষ করবে, আমার কাছে এসো আমি বুঝিয়ে দিচ্ছি কী হবে, বিজ্ঞান ভিত্তিকভাবে বোঝাবো, তোমার বিজ্ঞান বুঝতে পারবে তুমি। শাস্ত্র বলছে ঘ্রাণম ঘ্রাণম অর্ধভোজনম, ঘ্রাণ করে ফেলা মানে তুমি আস্বাদন করে ফেললে, জগন্নাথ আর নেবে না। ওই জন্য আমার নিয়ম ছিল, আমি যখনই রশি সিস্টেম করতাম, প্রচণ্ড কড়া নিয়ম ছিল। ওই জন্য আমি লাইব্রেরি, এখন বর্তমানে লাইব্রেরিতে বসে কাজ করি। কেউ আমার নিয়ম গ্রহণ করতে পারবে না, আমার সঙ্গ কেউ করেন। যদি আপনারা প্রমাণ করতে পারেন আমার সঙ্গ কেউ করে, আমার সঙ্গে থাকে, আর তারপর যদি প্রমাণ করতে পারেন তার কোনো বিকারপ্রাপ্ত হলো, তাহলে আমি আবার এই বেশটাকে ফেলে দেবো। বাস্তবিক পক্ষে আমার সঙ্গ করে না কেউ, আমার সিদ্ধান্ত, আমার আচরণ, আমার আদর্শ কেউ নেয়নি, কেউ না, একজনও নেই। যদি নেয় সে গ্রহণ, একজন এখন গ্রহণ করছে, তাকে দেখতে পাবেন খুব শীঘ্রই, সে একজন বড় আচার্য হবে, সে আমাকে গুরুবর্গ রূপে মানে। তার উপর অত্যন্ত আমি সন্তুষ্ট, প্রচুর আশীর্বাদ করেছি, এবং সে ঠিক যে কথা আমার মুখ দিয়ে শুনবেন সেরকম কথা উনিও বলবার চেষ্টা করে, গ্রহণ করেছেন। নাম বলে দরকার নেই, শীঘ্রই দেখতে পাবেন, দু পাঁচ দশ বছরের মধ্যে একটা সত্যিকারের আচার্য তৈরি হবে, হচ্ছে। আমার কাজই হলো এই, মরবার আগে যদি দু চারজন আচার্য তৈরি করে যেতে পারি তাহলে আমি আনন্দে দেহ রাখতে পারব। এগুলো শেখাবার কথা না, যারা মহাপুরুষদের কাছে থাকেন সাধুগুরু তারা স্বাভাবিকভাবে এগুলো জানেন। যে বাথরুমে কাপড় কাপড় ধুতে গিয়ে আমি কখনোই কাপড়টাকে মাটিতে রাখবো না, কেন? ওখানে সব পেছাবাদি করে, ওখানে রাখলে ওনার, তো এগুলো বলে দেওয়ার কথা, কমন সেন্স এগুলো। তো যাই হোক, এগুলো বলতে গিয়ে অনেক কথা বলতে হলো। তাহলে এইসব দেবতাগণ মন এবং পঞ্চভূতের উৎপত্তি সমস্ত সম্বন্ধে আপনারা সব জানলেন। তারপর এই সকল ভূতগ্রাম, তাহলে বলে বোঝা গেল আমি কি করে খাদ্য খাওয়ার হজম হয়, প্রাণ অপান বান সমানে কি করে কি হয়, সব কথা এই অল্পের উপর আলোচনা করলাম। এবং এই যে আমি যে বলেছিলাম অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা হল শঙ্করসং, একই অন্তঃকরণ, আপনার যে অন্তঃকরণ যেটাকে আপনি অন্তঃকরণ বলেন, একই অন্তঃকরণের ফাংশন বিভিন্ন রকম হওয়ার জন্য এই চারটে নাম নিয়েছে। কি কি নাম? মন বুদ্ধি চিত্ত অহংকার। বোঝা গেল আমি কি বললাম? বারবার এই কথাগুলো বলতে ভালো লাগে না। আগে এখানেই শিলিগুড়িতে আলোচনা হয়েছিল কার্তিক মাসে, আমি বলেছি, তথাপি একটু স্পর্শ করি। তাহলে কি কি করতে হয় সেখানে বলল, বলছে আপনার এই যে অন্তঃকরণ আছে, এই অন্তঃকরণটা একটা, কিন্তু তার বিভিন্ন ফাংশন অনুযায়ী চারটে নাম হয়েছে। বোঝা গেল কি কি বললাম? মন বুদ্ধি চিত্ত অহংকার। মন বুদ্ধি চিত্ত অহংকার, মনের অধিষ্ঠাত্রী দেবতা হতো অনিরুদ্ধ, বুদ্ধি প্রদ্যুম্ন, চিত্ত বাসুদেব, শঙ্করসন হল কি? অহংকারের অধিষ্ঠাত্রী দেবতা। এগুলো কি বস্তু? এটা এক্সিবিশনের বিষয় নয়, কিন্তু আপনার ভেতরে যে অন্তঃকরণ আছে দ্যাট ইউ ক্যান ফিল, এটা আপনি নিজেই অনুভব করেন। আমার অন্তঃকরণ আছে, আমার মনটা আজকে ভালো না। এই কী রে, মনটা ভালো না, মনকে দেখেছিস? বলো না, মন তো দেখা যায় না, তাহলে মন খারাপ বললি কেন? তাহলে নিজেই, যে তার্কিক ব্যক্তিগণ, শিক্ষিত ব্যক্তিগণ, নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে। এই তো বললেন ভগবান মানেন না, বল ভগবানকে দেখা যায় না, কী দেখা যায় মশাই? কী কী দেখা যায় আপনি বলুন, কী কী দেখেছেন আপনি জীবনে? মানুষ বলে প্রমাণ করতে পারবেন না, বড় বড় তর্ক উত্থাপন করে মানুষ প্রমাণ করো আগে, তুমি যে মানুষ এটা শাস্ত্রের বিচারে প্রমাণ করো আগে, তারপর অন্য কথা আমি পরে শুনবো, তার আগে আমি অন্য কথা শুনতে চাই না। তাহলে সেখানে আমরা দেখলাম কীরকমভাবে বলছেন মন বুদ্ধি চিত্ত অহংকার, একই অন্তঃকরণ, বা আমার মনটা ভালো নেই, কী মন আবার কী বস্তু দেখেছিস, সাদা কি কালো কি লম্বা কি, বলে ফেললো মনটা আমার ভালো নেই আজকে, মূর্খের মতো। তাহলে মনটাকে কি দেখেছিস? তাহলে ও মনটাকে দেখেনি, জানে মন আছে, তাহলে নিজের পাখে নিজেই পড়ে যাচ্ছে, তাহলে মনটাকে আছে তুমি স্বীকার করছো, তা ভগবান আছে স্বীকার করছো না, বাহ ভালো, তুমি বিজ্ঞান পড়েছো তো। যখন বিজ্ঞান বলছে কার্য কার্য এবং কজ এবং ইফেক্ট থিওরি, তুমি তো কী বিজ্ঞান পড়েছো, কী পড়াশোনা করেছো? কজ এবং ইফেক্ট এই দুটোর একটাও তুমি উত্তর দিতে পারবে না, উত্তর আমি যদি এক এক করে বলি। তুমি বলছো পড়াশোনা করেছি, কী পড়াশোনা করেছো তুমি? কোনোদিনই তার ভগবান নেই এটা প্রমাণ করা কারোর ক্ষমতা হতে পারে না, ক্ষমতাও নেই। যাই হোক, এসব কথা আর বলে কী হবে? তাহলে মন বুদ্ধি চিত্ত অহংকার, মন বুদ্ধি চিত্ত অহংকার। ওই চিত্তটা কেমন বলছে সেটাকে তুলনা করেছেন, যে স্থির জলাশয় চেতদর্পণ মার্জনম বলেছিলেন, চৈতন্য মহাপ্রু যেরম ব্যাখ্যা করেছেন সেরম ব্যাখ্যাটাই ভালো। চিত্তটাকে দর্পণের সঙ্গে তুলনা করেছেন, চিত্তের ওপরে যদি বেশি করে ধুলি পড়ে, কাদা পড়ে, ময়লা পড়ে, চিত্ততে নিজের ছবি দেখতে পাবে না। সেরকম চিত্ত যদি ময়লা থাকে, তার মধ্যে বিষয়ের প্রলেপ থাকে, তাহলে তার মধ্যে কখনোই ভগবানের প্রতিফলন পড়ে না। ভগবান কিন্তু আছে, ভগবান কিন্তু ভেতরেই বসে রয়েছে, বাট ইট ইস ভগবান রিফ্লেক্টেড হবে না, তোমার হৃদয় দর্পণে দেখা দেবে না। এই দর্পণ চেত দর্পণ, সেটাকে মার্জন করার কথা বলা হয়েছে। তাহলে মন মন কি হলো, একটা জড়জগতের বিষয় কি করে বিষয় ধুলি আসে চিত্তের উপর, একটা উদাহরণ দেওয়া যাক। হট করে বাইরে একটা আকর্ষণের বস্তু দেখলো, লোভনীয় কোনো একটা ব্যক্তি, দেখে বললো বেশ ভালো লাগছে। তো ওই যে লোভনীয় বস্তুটা দর্শন করলো, দর্শনের ফলেতে কি হলো, তার চিত্তেতে, চিত্ত মানে ম্যাগনেট, চিত্ত চক একেবারে, যেমন ফটো ক্যামেরা ফটো ধরে টক করে ওই লোভনীয় বস্তুটা ছবি উঠে গেল। তাহলে চিত্ততে বিষয়ের একটা সূক্ষ্ম প্রলেপ পড়ে গেল, বোঝা গেল। আমি একটা একটা করে বিজ্ঞানে ব্যাখ্যা করতে তাহলে ভাগবত বন্ধ হয়ে যাবে। এই অনন্ত ব্রহ্মাণ্ডটা, এই যে স্পেস আকাশের মধ্যে ঝুলছে, ধুলোকণার মতো উড়ছে, চৈতন্য চরিত্র তাই তো বলেছে, এই অনন্ত ব্রহ্মাণ্ডটা, এই ম্যাটার যেগুলো আছে সেগুলো ধুলিকণার মতো উড়ছে। আর যত জগতে যত বস্তু দেখবে, যত বস্তু আজ পর্যন্ত দেখেছেন বা দেখবেন, দেখেছেন দেখেছেন বললে আরও ভালো হয়, দেখবেন ভবিষ্যতে কখন দেখবেন সেটা ছেড়ে দিন, যে বস্তুগুলো আপনি দেখেছেন, যেগুলো আপনার আকর্ষণ হয়েছে, যেগুলো নিয়ে সর্বদাই সতত আপনার চিন্তিত, আমি যদি বলি এই ব্রহ্মাণ্ডটা তোমার মনের মধ্যে শরীর অন্তঃকরণে গুপ্তভাবে লুকিয়ে রয়েছে, তাহলে কি মিথ্যা প্রমাণ করতে পারবেন? আমি যদি বলি এই বিশ্বটা, জড় বিশ্বটা তোমার মধ্যে সূক্ষ্মরূপে ঢুকিয়ে রয়েছে, তুমি বলে এই আবার কী কথা, আমি তো দেখিনি, আর মূর্খের মতো কথা, দেখেননি, চোখটাকে বুঝুন, চোখটাকে বুঝলেই দেখবেন এই বিভিন্ন মার্কেট, বাড়ি, যেখানে আপনি পড়াশোনা করেছিলেন, যেখানে চাকরি করেছিলেন, যত বন্ধুবান সব ভেসে উঠছে, উঠছে কি না, কে বলবে না? চোখটাকে একটু বুঝতেও হবে না, এমনি মনের মধ্যে সবসময় চলছে বিষয়। তাহলে জড়জগতের বিষয়গুলো, এই যত অনন্ত ব্রহ্মাণ্ড যেমন এই আকাশের মধ্যে সাসপেন্ডেড সাসপেন্ডেড অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রয়েছে, তাহলে জড়জগতের যত বিষয় আছে সমস্তগুলো সূক্ষ্মরূপে সাসপেন্ডেড অবস্থায় দেয়ার ইন টু ইয়ার মাইন্ড, তোমার মনের মধ্যে রয়েছে, কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে? পারবে না। আচ্ছা, বাড়ির যত জগৎ আছে, জগতের সব বিষয়গুলো তোমার ভেতরেই আছে সূক্ষ্মরূপে। একজন সাধু বলছে আমি মেয়ে ছেলের সঙ্গে করি না, আমি বলছি হ্যাঁ ঠিকই কথা, সূক্ষ্মরূপে তুমি করো, গোপন রূপে ভেতরে চলছে। যতক্ষণ বাইরের আকার আকৃতি সম্বন্ধে আমাদের আকর্ষণ না যাবে, সেই ব্যক্তি কোনোদিনই ব্যাসাসনে বসবার যোগ্য নয়, সে ব্যাসাসনে যেন না বসেন, স্ট্রিক্টলি প্রহিবিটেড। যার আকার আকৃতি এখনও যায়নি তাকে আমি কখনোই প্রচারে নিয়ে যেতে চাই না, প্রচারে আমি কাউকে নিয়ে যাই, কেন প্রচারে কে যাবে যার এই সব সূক্ষ্ম বুদ্ধি হয়েছে অনেক ওপরে, এবং গৌড়ীয় দর্শনে এটি বিচার, প্রচারেতেই যেতে পারবেন যে কম করে মধ্যম লক্ষণে মধ্যম অধিকারে উন্নত হয়েছে। আমার কথাগুলো কি কেউ গ্রহণ করতে পারেন বা না করেন কিছু যায় আসে না, এই সত্যগুলো বলে রাখলাম, আমি মরে গেলেও আপনারা বিচার করবেন। প্রচারে সেই যাবে যে কম করে মধ্যম অধিকারে উঠেছে, শাস্ত্রজ্ঞান বিচার হয়েছে, যাকে লোভ মোহ আশ্চর্য, কেন প্রচারে গেলেই মায়েরা সামনে আসবেন, বিভিন্ন রকম প্রলোভনের বস্তু আসবে, সেগুলোকে জঞ্জালের মতো ফেলে দিতে হয়, আর কৃপা করার ক্ষমতা থাকলে করবেন, তা নাহলে সর্বনাশের কারণ হবে। বোঝা গেল কি বললাম, সর্বনাশের কারণ হবে। আর সেবকের মনে যদি সর্বনাশ হয়, যার সেবা করছে তার ক্ষতি হবে, সে নাম করতে করতে বুঝে যাবে আজকে রান্না ঠিক হয়নি, আজ এই হয়নি, একে উল্টোপাল্টা, ও সঙ্গে সঙ্গে বুঝে যাবে, বলে জাদু জাদু জাদু। যারা ভজন করেন তারা জাদু জানেন, এত সেন্সিটিভিটি, অ্যাকিউরেট, একটু চুন থেকে পানকে সঙ্গে সঙ্গে বলে দেবে আজকে এই হয়েছে, আজকে আসনটাকে ছুঁয়ে নিয়েছে, বলে দেবে সঙ্গে সঙ্গে, তাদের ভেতরে সেন্সিটিভিটি এত এত অ্যাকিউরেট। তাহলে আমরা কি দেখলাম, যে কথাটা বলছিলাম সৃষ্টির সম্বন্ধে, তাহলে চিত্ত মানে হলো বাইরের যে আকর্ষণীয় বস্তুগুলো দেখেন সেগুলো ম্যাগনেট, চিত্ত একেবারে টেনে নেয়, নিয়ে গেল, ওই যে বাইরের বিষয়টা দেখলেন তার একটা প্রতিচ্ছয় ভেতরে পড়ে গেল। হ্যাঁ খুব ভালো জিনিস তো, বলবার সঙ্গে সঙ্গে মনে এবার এবার মনের মধ্যে এবার সংকল্প মনে এবার মনের মধ্যে এবার তরঙ্গ উঠল, মনের মধ্যে ঢেউ উঠল, মন ক্ষোভিত হলো। ওই যে বিষয়টা এসেছে, বিষয়টা এসে যে এই যে আমাদের স্থিরচিত্ত জলাশয়, চিত্তটাকে যদি স্থিরচিত্ত জলাশয়ের সঙ্গে তুলনা করেন তাহলে আরও ভালো হবে। সেখানে যদি একটা ঢিল মারেন, একটা জলাশয় স্থির হয়ে রয়েছে গ্রীষ্মকালে, একটা বায়ুও বইছে না, সঙ্গে সঙ্গে আমরা ছোটোবেলায় করতাম একটা ঢিল নিয়ে মধ্যে টুক করে বাঙাল একটা তরঙ্গ উঠে গেল। এই বিষয়টা আপনার চিত্ততে ছবি পড়ার সঙ্গে সঙ্গে মন এবার ক্ষোভিত হলো, ঢেউ উঠল, এরম তরঙ্গ উঠল, মন চঞ্চল হয়ে পড়ল, বুদ্ধি এবার ডিরেক্টার, বুদ্ধি আবার চিন্তা করছে সংকল্প এটা কীভাবে পাওয়া যায়, কে লোভনীয় বস্তুটা এটাকে এবার পেতে হবে, তার সংকল্প বিকল্প মনের মধ্যে হয়। বোঝা গেল কি বললাম? তাহলে বুদ্ধি হলো ডিরেক্টার, আর অহং তত্ত্ব যদি না হয় তাহলে ওই সব বিষয় আকর্ষণ আসবে না, আমি একটা ভোক্তা এই বুদ্ধিটাই আসবে না। তাহলে প্রথমেই অহংতত্ত্ব এই কাজ করাচ্ছে, কর্তা অহম ইতিমান্যতে, আমি দেখলাম ওইখানে একটা সুন্দর রমণী চলে যাচ্ছেন, কে দেখলো? অহংকার আছে বলে তো। তাহলে অহংতত্ত্ব প্রথমেই কাজ করে দিচ্ছে, আমার ভোগ্য বস্তু, কিন্তু বৈষ্ণবগণের তান জগতে যত দৃশ্য, যত যত দৃষ্ট দৃশ্য এবং দ্রষ্টা, দৃশ্য দ্রষ্টা দর্শন এই সম্বন্ধে যদি কোনো দিন সৌভাগ্য হয় আপনাদের, আমি আলাদাভাবে এর সম্বন্ধে আলোচনা করব, দার্শনিক আলোচনা, আমার মাথা খুলে যাবে, আমরা কোনো দিন চিন্তা করিনি এইসব। আপনারা ভগবানকে দেখতে আসেন, এখানে কাঠের পুতুল বসে রয়েছে, ভগবানকে দেখতে পারেন? পুরীতে জগন্নাথে গিয়ে মন্দিরের ভেতর টাকা পয়সা দিয়ে এসি টিকিট কাটলেন, টিকিট কেটে গিয়ে পুরীতে গিয়ে জগন্নাথকে দেখবার জন্য ঢুকে বললেন, জগন্নাথকে দর্শন হলো কি? জগন্নাথকে দর্শন হলো কি হলো না একটা কথা আমি জিজ্ঞাসা করছি। বলে বোকা লোকগুলো, হ্যাঁ তো জগন্নাথ দেখলাম, ধরেরাম ধরেরাম রয়েছে আর চোখগুলো বড়ো বড়ো, বলে ও ওই দেখল, এই দেখে ফেললে, ওই দেখলে জগন্নাথ দর্শন হলো, জগতের নাথ, এই চাহ বিসিডে, জগতের নাথ তাকে দর্শন আর হলো না, জগন্নাথ সেটাকে দর্শন করেছিলেন গৌরাঙ্গের পার্ষদগণ। গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে ঢুকেই মূর্ছায় যাচ্ছেন, সিংহাসনে বসে রয়েছেন রাধালিঙ্গিত বিগ্রহ, বংশীবদন করছেন কৃষ্ণ, আর তোমরা গিয়ে দেখছি জগন্নাথের হাত নেই পা নেই গোল গোল চুকিয়ে আবার কী রে বাবা, হ্যাঁ জগন্নাথকে এরম দর্শন করছে। জগন্নাথ আপনাকে বোকা বানাবার জন্যই ওরকম রূপ ধারণ করেছে, জগন্নাথ আপনাকে বোকা বানাবার জন্যই জগন্নাথ ইচ্ছে করে ওরকম রূপ ধারণ করেছে, যাতে ওকে আমি ফুল বানিয়ে দেবো। কেন? বলে জগন্নাথের কাছে গেলে ওই তো জগন্নাথের নিজেরই হাত নেই, আমাকে কি দেবে, কি দিতে পারবেন, সত্যি তো তাই, আমি কিছু দিতে পারি না, যা চলে যা অন্য জায়গায়, জগন্নাথ নিজেই চলতে পারে না, কী লাভ হবে আর জগন্নাথ কাছে। এইভাবে তার্কিক ব্যক্তিগণের বিচারেতে জগন্নাথ অদৃশ্য হয়ে যাবেন, জগন্নাথ যাদের কাছে দর্শন দেবেন না তাদের কাছ থেকে হাত পা চোখ মুখ সব অদৃশ্য করে দেবেন, দেখ আমি এরম দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ এবার দেখে যা বাড়ি গে, জগন্নাথ দেখেছ? হ্যাঁ জগন্নাথ দেখলাম, সমুদ্র দেখলাম, মহাপ্রসাদ পেলাম, তাই নাকি? বাহ ভালোই তো দর্শন হলো। কোন হোটেলে ছিল? সি হক হোটেলে ছিলাম, আগে থেকে আর বুক করে গেছে। এই আমাদের জগন্নাথ দর্শন, এই আমাদের দর্শন, এই বুদ্ধি নিয়ে আমরা নাকি ভাগবত কথা শুনতে আসি, এই বুদ্ধি নিয়ে নাকি আমরা পুরী যাই বৃন্দাবন যাই। আজকেই একজন ব্যক্তি আমাকে স্নেহ করে, আমি বোয়া হয়ে রয়েছি আমার দরজাটাকে খুলে, বলে মহারাজ আপনি কি মনে করেন, আপনি চলে গেলে আমি এখন পুরী বৃন্দাবন এসব যাব? আমি ইঙ্গিত করে বললেন একদম চুপ, যান, যার এই হরিকথা কানে গেছে, যার এই সব সাধুসঙ্গ হয়েছে, তার কি ওসব ছুচোর কীর্তন ভাল লাগবে, কি করে তার রুচি হয়, বরঞ্চ হয়ে গেলে পরে পরামর্শ করবে, ব্রতের শেষেতে আমি যখন আলোচনা করব তখন বলে কি করা উচিত, কিচ্ছু না মধ্যেখান থেকে একটা বুদ্ধি বেরিয়ে গেল, যেমন এরকম সিং বেরোয় না, ভৈঁসের সিং বেরোয়, এই সিং বেরোলো, হ্যাঁ দেখবেন অসুরেদের ছবি যখন দেওয়া থাকে এটা করে সিং দেওয়া থাকে, ও অসুরেদের কি সিং আছে নাকি, ওটা দার্শনিক বিচার। ওটা অসুরদের দেখতে দেবতাদের থেকেও ভালো হয়। হিরণ্যকশিপুকে দেখতে কি ছিল অপূর্ব, কিন্তু ওদের মাথা একটা করে শিং দিয়ে আমাদের দার্শনিকগণ বুঝিয়েছেন ওদের গ্যাঁজা উঠেছে মাথা, গ্যাঁজা বোঝেন দুর্বুদ্ধি। ওটাকে বোঝাবার জন্য অসুর বোঝাতে গেলেই মাথা একটা শিং দিয়ে দেয়, ওটা দিতেই হবে, ইটস এ মাস্ট। ওটা দিলে বোঝা যাবে ও বুদ্ধি খারাপ হয়েছে, বুদ্ধি খারাপ হয়েছে বলে উল্টো পাল্টা কথা বলছে। সেই জন্য আমার কাছে প্রশ্ন করে কী হবে, এই ভগবত অমৃতের পান করার পর আর কি তোমার ওই সব জনসঙ্গে চিৎকার চাচামিচি হয়েছেই ভাল লাগছে, বৃন্দাবন দর্শন কি সত্যি হবে? তাহলে আমার ওপর রাগ করতে পারে যদি বৃন্দাবন দর্শন হয়, তাই গিয়ে বৃন্দাবন দর্শন করে আমাকে প্রমাণ দেবে তাহলে বুঝব, তাহলে আমার কাছে প্রশ্ন করে কী হবে? বাস্তবিক হয় না। কিন্তু চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন কী করে আমরা জগন্নাথকে দর্শন করতে পারি, গরুড়ের পেছনে ভক্তের আনুগত্যে। সেখানে থেকে দেখছেন মুরলী বদন কৃষ্ণ রাধালিঙ্গিত বিগ্রহ দেখেই মূর্ছা যাচ্ছেন, এবং যে পাথরের গায়ে ধরে রয়েছেন, যেখানে পা রেখেছেন, প্রেমেতে বিগলিত হয়ে পাথর পাথর মোমের মতো হয়ে গেছে, ওয়াক্স মোমের মতো হয়ে বিগলিত হয়েছে। সেই পাদপীঠ এখনও পূজিত হয় চৈতন্য মহাপ্রভু যেখানে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করতেন। তা তিনিও জগন্নাথ দর্শন করলেন, অস্মদীয় গুরুপাদ পদ শিশিল ভক্তি প্রমোদ পুরীগোস্বামী মহারাজ বহুপাত এরা সব দর্শন করতেন, ভক্তিবিনোদ ঠাকুর আর সাধারণ ব্যক্তিও জগন্নাথ দর্শন করে। কি দর্শন হয়! একটা সুন্দর প্রসঙ্গ আমি তুলি বহুপাদের কাছে, এটা কালকে করলেই ভালো হতো নাকি, আজকে সময় চলে আসছে, যাই হোক কালকে করলে আবার মনে পড়বে না। বলে জগন্নাথ দর্শনের আগে জগন্নাথ মন্দিরের গায়ে বিভিন্ন রকম অশ্লীল ছবি, এটা প্রভুপাদের কাছে প্রশ্ন করা হয়েছিল, প্রভুপাদ জগন্নাথের মন্দির এখানে বাইরে এরকম চিত্রগুলো দেওয়ার দরকার কি ছিল, এর বিভিন্ন কামের চিত্র আদি? প্রভুপাদ গম্ভীর হয়ে বললেন এগুলো সব মঙ্গল চিহ্ন। মঙ্গল? হ্যাঁ, কী করে মঙ্গল? বলে এগুলো দেওয়ার অর্থ হলো জড়বদ্ধ জীব যারা সংসারে রয়েছেন তাদেরকে মায়াদেবী প্রথমেই ওই সব দৃশ্য দেখিয়ে জগন্নাথ দর্শন থেকে বঞ্চনা করবেন, জগন্নাথ দর্শন করতে দেবেন না, জগন্নাথ তাদেরকে ঠকিয়ে দেবেন বলে জগন্নাথের প্রেরণায় ওইখানে ওই সব চিত্রগুলো আছে, যাতে ওইটা দেখি ওর মধ্যেই ডুবে যাবে, অজন্তা ইলোরার চিত্র, জগন্নাথ পুরীর ওপরের চিত্র, এইসব দেখে ডুবে যাও, আর তোমার আর জগন্নাথ দেখে কাজ নেই, যাও তোমার হয়ে গেছে জগন্নাথ। যে চামড়া দর্শন করে তাকে চামার বলা হয়, কেশব গোস্বামী বলতেন, বলে এরা চামার বসে রয়েছে, এরা কী হরিকথা শুনবে, বলে আমাদেরকে চামার বললে, বলে তার উত্তর আমি দিচ্ছি, হইচই হয়ে গেল, একবারে সবাই মারামারি লেগে যায়। পরম বলে শ্রীধর গোস্বামী বাবা বললেন এ কি অন্যায় কথা। শ্রীধর গোস্বামী মহারাজ নিজের গুরুভাইকে বাঁচাবার জন্য সঙ্গে সঙ্গে উঠে, তিনি ছিলেন ব্যারিস্টার, তিনি পূর্বে ছিলেন ব্যারিস্টার, আবার বিরাট পণ্ডিত, তিনি হঠাৎ দাঁড়িয়ে বললেন আপনারা দাঁড়ান, বসুন বসুন, উত্তেজিত হবেন না, আমারও প্রশ্ন, উনি কীরকম ভাষাটা ব্যবহার করলেন, কেন এরকম ভাষা ব্যবহার করলেন, আমরা সব চামান নাকি? বলে হ্যাঁ ঠিক বলেছেন, বসুন বসুন আপনারা, আমরা উত্তর না নিয়ে এনাকে ছাড়বো না সভা থেকে, ঠিক বলেছেন, আমরা উত্তর চাই, কেন চামার বলেছেন উনি, চামার বলে উঠলেন, এটা কি ভদ্রলোকের ভাষা? বলে বসুন বসুন আপনারা, আমরা এর বিচার চাই। এইভাবে শ্রীধর গোস্বামী মহারাজ থামিয়ে দিলেন সভাকে, ধরো আপনারা সব বসুন, আমরা বিচার চাই, না যেতে দেবো না, হ্যাঁ ঠিক বলেছেন, যেতে দেবো না, কেন এরম ভাষা বললেন? এবার পরম পূজা কেশব গোস্বামী মহারাজ ধীরে ধীরে কেশব গোস্বামী শাস্ত্রের বিচার তুললেন, বিচার করতে করতে এমন গভীরে চলে গেলেন, ওখানে একটা লোকেরও ক্ষমতা হলো না যে তার প্রতিবাদ করা, সত্যিই তো উনি প্রমাণ করে দিলেন, আমরা তো চামার রক্ত মাংস আর এই দেহ এই সব নিয়ে আমরা পড়ে রয়েছি, আমরা তো সত্যিই চামার, আমরা তো মানুষই হতে পারিনি, মানুষের মতো মানুষ। তা ঠিকই বলেছে, কোনো একটা লোক শব্দ করতে পারল না, ইনি সবার থেকে গটগট করে গেলেন, প্রশংসা নিয়ে গেলেন, যেরম ব্যাখ্যা করলেন সভা স্তব্ধীভূত, সরকারকে জবাব দিতে নেই পরম কেশব গোস্বামী মহারাজ, সরকারকে এমন জবাব দিয়ে সরকার কোনো কথা বলতে পারে, আইন আদালতে গেলে কীরকম তার ব্রেন, বাপ রে বাপ, কোনো উকিলকে তিনি ধরবেন না, এত ফাইন ব্রেন, যে বেদান্তের এত সূক্ষ্ম ব্যাখ্যা, কোনো কোচো অকারণে কেসকামারি হলে তিনি বললেন কাউকে লাগবে না আমি যাব, কোর্টে গিয়ে এবার জজের সঙ্গে নিজে আর্গুমেন্ট করছেন, জজের মাথায় হাত, কী রে বাবা, যেসব আর্গুমেন্ট করছেন আমার তো এসব জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই, কী জবাব দেবে, চুপ একদম। আজ পর্যন্ত কোনো সভায় তিনি ওই কোনো লিগাল ব্যাপারে তিনি পরাজিত হননি, এত ফাইন ব্রেন। চিন্তা করা যায়, এক একটা উদাহরণ দিলে পাগল হয়ে যাবেন, কি করে এরম হতে পারে। ভগবানের নিজজন তো সবই সম্ভব, সুপার ব্রেন। তাহলে আমাদের বুদ্ধিটা যদি জড়জগতের বিষয়গুলোকে ট্রান্সেন্ড করে না যায়, তাহলে আমরা এই অপ্রাকৃতিক জগতের ভগবানের বিষয়েতে বিশেষভাবে অনুভব করতে পারবো না, পরাজিত হয়ে যাব। আর মন বুদ্ধি চিত্ত অহংকারের যে এক্সপ্ল্যানেশন আমি করলাম, সেটা বিজ্ঞান ভিত্তিভাগে আলোচনা আপনারা যদি হৃদয়ে রাখেন, তাহলে আমার মনে হয় আপনাদের মায়ামোহ সেরকম আক্রমণ করতে পারবে না, যদি কেউ বুঝে থাকে। তাহলে আমরা দেখলাম এইভাবে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে ধীরে ধীরে, এবং সমষ্টি এবং ব্যষ্টি সৃষ্টি নির্ণয়ের পর সহস্র বছর পর্যন্ত এই পৃথিবী, এই যে ব্রহ্মাণ্ড জলের মধ্যে ছিল, এই ব্রহ্মাণ্ড জলের ভেতরে ছিল, কি করে তার তারপরে সহস্র পুরুষ সহস্র এই যে ওম সহস্রশীর্ষা সহস্রপাদ সহস্রগুরু এই যে মন্ত্রটা হয়, এখানে সহস্র বলতে হাজার নয়, সহস্র বলতে এখানে বহু অনন্ত। এখানে সহস্র শব্দটা যখন ব্যাখ্যা করা হবে তখন দেখবে সহস্রটা এই অর্থে, সহস্র তো বলা রয়েছে, সহস্র এমনি বলা রয়েছে, কিন্তু সহস্র শব্দটার মানে অনন্ত যার বাহু, অনন্ত যার মাথা, অনন্ত যা অখিশির মুখম, অনন্ত যার চক্ষু, এইটা মানে হচ্ছে। এইভাবে গুপ্ত ব্যাখ্যা। তাহলে দেখা গেল এই সৃষ্টির সমস্ত কিছু উৎপন্ন হলো, সমস্ত আমি দেখলাম পঞ্চ তন্মাত্র হলো, পঞ্চ কর্মেন্দ্রীয়, পঞ্চ জ্ঞানেন্দ্রীয়, মন বুদ্ধিচিত্ত সব কিছু, জীবগণ আবির্ভাব হলেন, ব্রহ্মাণ্ড এ জলের তলায় ছিল, জীবগণ পরে আবির্ভাব হয়েছেন। এবার প্রশ্ন হলো, সমস্ত এই সৃষ্টির আধিকারিক দেবতাগণ বলছেন যে ভগবান আপনি সৃষ্টি করতে বলছেন, হচ্ছে না সৃষ্টি, ভগবান যে কেন হচ্ছে না, আমি তো সব দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে না কেন, বলছে তা বলতে পারবো না, হচ্ছে না, সবই রয়েছে সৃষ্টির জন্য, যা যা প্রকরণ দরকার সমস্ত কিছু আইটেম রয়েছে, কিন্তু উই ক্যানট প্রসিড, আমরা এগোতে পারছি না, কেন কি হলো, ও তা বলতে পারবো না, আপনি বিচার করুন। তখন ভগবান কি করলেন, বলে দাঁড়াও, বলে কি করলেন, নিজে কি করলেন, নিজেকে অনুপ্রবিষ্ট করালেন সমস্ত বস্তুতে, যেমন নুনকে জলে গুলে দিলে পরে চলে যায়, প্রত্যেকটা অনুপরমাণুর ভেতরে ইন্টার মলিকুলার স্পেসে সব জায়গায়, যেমন লবণ চলে যায়, চুন চিনি চলে যায় জলে গুললে, সেরকম কী করে ভগবান সমস্ত ভূতে ব্যপ্ত হয়ে গেলেন। গিয়ে কী করলেন, একটা রিদিম, একটা তাল আনলেন, একটা মিউজিকের মতো হারমোনাইজ করলেন। বোঝা গেল আমি কী বলতে চাইছি, প্রত্যেক যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো সব আছে, প্লেয়ারগুলো আছে সব কিছু, কিন্তু যারা যতক্ষণ অ্যাক্টিভ ফর্মে না আসবেন তো কাজ হবে না। সেরকম ভগবান কী করলেন, ওর মধ্যে একটা রিদিম আনলেন, একটা তাল, একটা ছন্দ আনলেন। সেটা কী করলেন, ছন্দ এনে কী করলেন, ওর ভেতরে একটা হারমোনাইজ করলেন, একের সঙ্গে অপরের হারমোনাইজ করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জগতে এই মুহূর্তে সত্যযুগ ফিরে আসবে, যদি একে অপরের সঙ্গে বাস্তব হারমোনাইজ করে। যে চৈতন্য মহাপ্রভুর কথা, ভাগবতের কথা আমি রক্ত জল করে গলায় রক্ত তুলে আলোচনা করছি, জগতের প্রত্যেকটা লোককে যদি আমি বোঝাতে পারি, অনুভব করতে পারেন, তারা কোনে কোনে যদি এই কথাগুলো চলে যায়, আমি একা কত জায়গায় যাব, একেই তো অত্যন্ত অল্প জায়গায় যাই, তাহলে প্রত্যেক জায়গাকার লোক চেতন হবেন, চেতনা ফিরে পাবেন, তারা এইসব ব্যাপারগুলো চিন্তা করবেন, সমাজে যা কিছু বিশৃঙ্খলা আস্তে আস্তে ভেঙে যাবেন। আপনারা যত পারবেন ইয়ং জেনারেশনকে আমার সামনে আনুন, যত এইসব বাইরের যত সব ইয়ং জেনারেশন ছোটো ছোটো সব নিয়ে আসুন, ওই ছেলেগুলোকে না বাজাতে পারলে সমাজের ভবিষ্যৎ অন্ধকার। খুব শীঘ্রই আমাদের সমাজ কুকুর বেড়ালের মতো এখনই করছে, তখন তো আরও বেশি করবে, মানুষ বলে কেউ থাকবে না। ওই জন্য প্রচুর পরিমাণে আমাদের সমাজের কনসিয়াসনেসের ডিগ্রি বাড়িয়ে দেওয়া দরকার, এইটি সাধুর কাজ, অন্য কোনো কাজ নেই। ভগবান এবার কী করে হারমোনাইজ করলেন, হারমোনাইজ করার পর সৃষ্টি কীভাবে ইফেক্টিভ ফর্মে চলে এলেন, এই সম্বন্ধে আমি কাল আলোচনা করব। আজকে এই পর্যন্ত আলোচনা থাকলো, এই পর্যন্ত আমরা এই দ্বিতীয় স্কন্ধে আমরা আলোচনা, তৃতীয় স্কন্ধে আমরা কালকেই প্রবিষ্ট হয়ে যাব, বেশি দেরি করব না, বেশি দেরি করলে আমাদের আলোচনা ব্যাঘাতপ্রাপ্ত হবে। তাহলে কালকর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতে কাহা কথম অন্যাংস্তু গোপায়েত সর্বোচ্ছিষ্ট যথাপায়ো। কালকর্ম গুণাধীন দেহ অয়ম পঞ্চভৌতিক কথম অন্যাংস্তু গোপায়েত সর্পগ্রস্ত যথা। বলছেন যেমনভাবে সাপ গ্রাস করে রয়েছে সর্পগ্রস্ত জয়া অপর, এই শ্লোকটা আমি ব্যাখ্যা করেছিলাম, আজকে এই পর্যন্ত থাকলো। বাঞ্ছা কল্পতরু বসে কৃপা সিন্ধু পতিতানং পাবন ভবিষ্যভ্যো নমো।